بسم الله الرحمن الرحيم، وبه نستعين على أمور الدنيا والدين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا، وانفعنا بما علمتنا، وزدنا علما، وارزقنا عملا صالحا، وتقبل منا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم طهر قلوبنا من النفاق، وأعمالنا من الرياء، وألسنتنا من الكذب، وأعيننا من الخيانة، إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور، برحمتك يا عزيز يا غفور. أما بعد، فأحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الله تبارك وتعالى بشابشي شكريا. الحمد لله، الله تبارك وتعالى بشابشي يساني والعرر وراسي. الحمد لله، شكم مزي الله شكريا، دكم مزي الله شكريا. الحمد لله، فارتم مزي الله شكريا، طنغم مزي الله شكريا. الحمد لله، خوشي مزي الله شكريا، فرشاني مزي الله شكريا. الحمد لله، راتم مزي، الحمد لله، دينم مزي، هر وقتم مزي، هر حالتم مزي. الله تبارك وتعالى شكريا، الله تبارك وتعالى رازي وفن شكريا، الله رازي عبادي شكريا، هر وقتم مزي، هر حالتم مزي، هر دينم مزي. الله تبارك وتعالى شكريا، رزبانم مزي تافري بو تاكن سا زودي. الله تبارك وتعالى شكريا، زبانم مزي عيف الجدولين إن شاء الله، أعمال مزي، فعل مزي، عيبو بإذن الله. زبان مزي الله شكري عيف الجدولين بإذن الله. قلب مزي الله شكري عيف ريبو زر. قلب مزي الله شكري زر. زبان مزي الله شكري زر. فعل مزي الله شكري زر. أعمال مزي الله شكري منوش بإذن الله. بلا منوش، منوش بكامي أبي منوش كي الله بلي خلي. الله تبارك وتعالى شكري أيام بشي برهام. الله تبارك وتعالى شكري أيام زيتي قرين فريد. زرتر زبان مزين وين، زرتر قلب مزين وين. الله تبارك وتعالى شكري أليرين شرو قرآن شريف الشرو يو زبين الشرو يو مخلوقات الشرو يو هند الآخرة والآخرة. الله شكري زنك شروع مزا الله شكريا. بل كعرف أولى آيات زبانك السبع المثاني الحمد والسورة هورا سورة الفاتحة شروع آية الدهند الله. الحمد لله رب العالمين أب آخر يا آخر فور الدين زدنك جنة ولا جنة الفيصلة جهنم ولا جهنم الفيصلة الله را رشوف رستول ارحانر ورين يا يهود دهند الله. وترى الملائكة حافين من حول العرش هي وقت ضد يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق بعد هود دهند الله. وقيل الحمد لله رب العالمين. إخواني، الله تبارك وتعالى شكري هودي با ان الله شسنو خدا كان هوي فوري فلايد لفظك باير جو جي فوري جي جو ان الله نو. ولكن الله تبارك وتعالى شكري بشي براشيس قلب مضاعف الجدولين عبادة مزي عيبو خام مزي عيبو او بيان. الله تبارك وتعالى رزد رازي قريف الجدولين دنيا الخير وآخرة الخير الحمد لله حاصل قريف الجي زارنك. الله تبارك وتعالى শুক্রিয়া করি ফারিব আল্লাহ তৌফিক দিয়ে মানুষিবার দুয়ায় আল্লাহ তবারক ওয়া তাআলা কবুল করিব মানুষিবারে আল্লাহ তবারক ওয়া তাআলা বালাই জিন্দেগি করাইব মানুষিবার ফুজিয়েন দরিও হেফাজত করিব বালা জিন্দেগি করাইব হেদাল্লাহ হাত্তা হাজি হজ করি আরে দোয়া মাগিলে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب ও আল্লাহ আর দুনিয়ায় মাঝিও বালাই দো দুনিয়ায় মাঝিয়ে নেকি দো আখিরাত মাঝিও বালাই দো তলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জাগায়ান মা তাফসীর করে আলহামদুলিল্লাহ দুনিয়ার বালাই দুনিয়ার শান্তি দুনিয়ার সুগর টান্ডা আল্লাহ তোমার বালা বালা ফুয়াইনল দন জিনে নেকি তুমি জিয়াদা তাতে তোমার ফরমানদারি করের তুমি মরণর বাদেন তু আল্লাহ দোয়া করের ছোলে তুমি জিয়াদা মাঝে ও সুক্ষম মাঝে তুমি মরণর বাদ আরাম মাঝে কি আল্লাহ আল্লাহ তোমার বালা বালা ফুয়াইন দিয়ে দে হেত আল্লাহ ছোলে ও বেন আলহামদুলিল্লাহ ইয়াম বিশি বড় নিয়ামত আলহামদুলিল্লাহ ইয়ানর ফুয়ান বিশি খম নিয়ামত জানো নাকি আল্লাহ তবারক ওয়া তাআলা এই তৌফিক দিন আলহামদুলিল্লাহ হামেশা হয়ে যাবে আল্লাহ বেশি বড় নিয়ামত দিন ইখওয়ানি আরো দরসিবা আসল মজিন আও ওয়াকিয় মজিন তাফসীরি দরস কুরআন শরীফ তাফসীর আল্লাহ তবারক ওয়া তাআলা তৌফিক দিব আল্লাহ আল্লাহ তুই আনসাই খতম মিলেন কামিল ফারে ফান বহুত বছর রোজার গই আজকে আর বারসি আর মজা আয় রে ফাক্কার বারসি আর এই যে শুরু হয়েছে দিন লাকিন তৌফিক বিয়াদিল্লাহ الله تبارك وتعالى توفيق ماجي الله تبارك وتعالى توفيق دي بالله قران زبانيجي دروس اسين ابا كامل غري فري بالله تولي يا اخواني ارى حضره يوسف عليه الصلاه والسلام القصه مزين او سوره يوسف ومذاير فوسي جاي زي سوره شروع مد الله تبارك وتعالى خذون حرف لي شروع غرير الف لام را الف لام را يو اتنو عربي حروف ال تولي قريش زي زمان مزين كي ارد الله ختم مد هن باريك ارد الله بري عربي هدا هن هوي جانين عربي كنت نرا بالا هن هوي ري ختم مد عربي لفظ مد عربي بفار مد عربي عبارت مزين عرف وان كي نه بري هوي ري من شر امد غري فلين হে কুরাইশে কুরআনের মন তো আমা তো গিয়ে আলিফ আর মানিয়ে হইনে পারের লাম আর মানিয়ে হইনে পারের রা আর মানিয়ে হইনে পারের আর বাজ মানুষ আল্লাহ হেদায়ত করক এ জমান মাঝে হন্তু হন্তু মানুষ অল বাইরে আরে ইন তফসির গরিব আল্লাহ বলে থিয়াই খোদা আলিফ আর এমানি লাম আর এমানি রা আর এমানি ও ভাই এ ইন আর মানি আল্লাহ ইবাদ হন কি হইনে পারেন তোরে তুই ইনম চিন্তা নগজ হরশানি নগজ ইন আল্লাহ মানি আছে হিকমত আছে لكن الله تبارك وتعالى عباده هناك يهون فارين تلك آيات الكتاب المبين قرآن بند الله مبين وفربه زند الله نك الله تبارك وتعالى نمتوار تلك آيات الكتاب المبين مبين ماني او بيانيو لعنة ورب قراش مثال دي مصدر رجي هم باتتكين بكم بنگوري فلالين آدار رجي بوني ده تل آدار مده কিয়রে কিয়ে দেখি বলেন ওই তো ভারে নেলিবার সময় জনরা জন সদম মারিব দাহা নজর দেহে তাল্লা ইহম বাত্তি রেত দেন হিকুলি দিয়ে ফোর গিয়ে যে শিসনিকে দাহা নজাল ইনিয়র এখন দাহা যার যে শিসনিকে অদগরা নজাল বাত্তি দিয়ে রার এখন অদগরা যার যে শিসনিকে কি দেন কি নাকি কি ন হই না ভারির এখন বাত্তি দিয়ে রার হই ভারির আদার আমাদের হদম মানুষ তো ডল্লা গে হান না শুন আদর আদর আর হদম ডরাতে মানুষ আছে গুমজাই লেদে বাতি দ্বারা দিয়ে গুমজাই দেখি আল্লাহ হদা আদার মধ্যে তো গুম নয়ইন কি আল্লাহ সেসি গয়ে আয়ের সিবে ফেল লাগে হিতার তো সেসি এড নাই গুণা ফার মধ্যে নাই হিতিও সেসি রে ডরা ওয়া জাইব হদম মঞ্জে এহাত মধ্যে কেন দিয়েছি অল ওয়াত মধ্যে কেন দিয়েছি অল গলা মধ্যে কেন দিয়েছি অল ডুয়া মধ্যে কেন দিয়েছি অল কি আল্লাহ হদ জিনের ডরা তারা তোর জিন গুণা ফার মধ্যে নাই হিতিও জিনের ডরা আর বাজ মানুষ রাস্তা তো আড়ি বসে মধ্যে আদারনি গুড়া ফরাই তার করতে বাতি উদার করতে বাতি রাতি আহাড়ের হেড়ে মাঝে খালে একখান গরম বাতি নাই একখানা করে গুড়া খান জাগা আদার দিয়া আদার তো আড়ি বসে মজিদ গা তা বড় জাগই মম্মিকে হাই ন যা হাড্ডি ওলা মানুষ গুয়াড়ি এড়িয়ার ভিতর তো এখান লাগের ইতার এনে আদিয়ার দরে খান লাগের গা তা দর উজার গই সিঙ্গুরুডের ভিস্তা ফিরি সাইন ঘরের দু যদি আতি কেন দিল্লা দুরা ফরিয়ার নাড্ডি হারে দাব্বা হাজার গই সুখানা উজার গই খেললা জিনাই দেয়াল্লা থা আদার হেন্দিল্লা ডরা দিবা ফত দিলে খেন উজাগ ডরিয়ান যাগই ন আল্লাহর কুরআন হেন্দিল্লা অহরিব হেন্দিল্লা ন দলে তোমার বুধর আজি ইমান কামিল ন আল্লাহ নাম তু অদ্দে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আল্লাহর কুরআন মুবিন মুবিনলে ডরা দিতে তো নড়া হরিব ন দেখে দিতে তো দেহা ভরিব ন জানে তো জানা ভরিব এতমেনা না দিতে তো এতমেনা না ভরিব আল্লাহর কুরআন হেন্দিল্লা গরিব হাজ্জে দৌলেন আরো বেশ গরিব হাজ্জে দৌলে তুমি মুমিন তাহলে তুমি যদি সই মুমিন ন দৌলে তুই হামাহা কুরআন হরিলি হেন্দিল্লা ন হরিলি হেন্দিল্লা কুরআন হুনিলি হেন্দিল্লা কুরআন ন হুনিলি হেন্দিল্লা কি আল্লাহ আসলাম তোমার বুতরে কুরআন হনতা আসির ন করে কুরআনর হনতা আসির ন তাহলে তুই অলি হেন্দিল্লা ন অলি হেন্দিল্লা تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا الله تبارك وتعالى قرآن نازل جديد عربي قرآن عربي زبان لير نازل جديد سبحان الله وتمن شر رسول صلى الله عليه وسلم حدودهم تزديل لكن الله تبارك وتعالى حدين আয় নাজিল গুজ্জি দেবা আরবি জবান লয়ারিন চলে ইখওয়ানিন আখিরি দিনিয়ান আরবি জবান লয়ার আল্লাহ ইখতিয়ার গুজ্জিন চলে আরব মুজমাল আরব মানুষ লয়ার ন মুজমাল আরবি লফজ লয়ারিন আরবি জবান লয়ারিন মুজমাল আরব হোদে কমিন লয়ারে দুশ্মনী গরিব দে জাদ্দিলর বুতরে বিয়ারাম আসেন আদর গরিব দে জাদ্দিলর বুতরে ইমান আসে কি আল্লাহ আখিরি দিনিয়ান আরবরা আরবি জবান আল্লাহ ইখতিয়ার গজি দে হেতাল্লাহ হাদ্দা জান্নাত মাজে আরবি জবান ইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইখতিয়ার গজি দে হেতাল্লাহ হাদ্দা খবর মাজে আরবি জবান ইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইখতিয়ার গজি দে হেতাল্লাহ খবর মাজে বেগুল না কুসওয়াল মার রব্ব কেন হইব দে বেগুল নরেন হন গিয়ার তোমার আল্লাহ হন্নেন হইব হন জবান লয়ার ন হইব ইন্নামা বেগুল না আরবি জবান ইবা লয়ার হইব দে মান রব্ব তাহলে আল্লাহ বাইনল আরবি লুগত লেয়ারে আরবি জবান লেয়ারে আরবি কৌমিয়ত লেয়ারে দুশ্মনী করিব যে যার বুতরে বিয়ারাম আছে হেদাল্লা বাজ মানসেন আরব বেগুলো নরে বাল বলে বুঝেন আরব বেগুলো নরে এটার কি জানা দেন হ আরব বেগুলো নিন ইসলামত দুশ্মন হেন বুঝেন আরব কর বেগুল নিরস মানুষ আর হালিগা তরক্কি মানুষ থলে এটা দিল মানে বিয়ারাম আছে মানুষ লইল ন সদন আরবি মানুষ হল জাইল তোমরা জাইল জাহেল তোমরা জাহেল ওলাকে নাই পুরা আরব হদ মানুষ ইনলে হতা হদ্দিন জিন্দিগি কৌমিয়া আরবি আসিব আলিয়ারিন হেত আল্লাহ বাইন আল আল্লাহ ইজিদ দেনে কি আখির নবী ইখতিয়ার গজে দা আরবি কুরআন ইখতিয়ার গজে দা আরবি খবর লুগত ইখতিয়ার গজে দা আরবি তাহলে জান্নাতর জবান ইখতিয়ার গজে দা আরবি তাহলে ও বাইন আল আরবি জবান লিয়ারিন ইখতিলাফ নয় যাই মুমিকা হযরত ইউসুফ আলাইহিস সালাম খাব দেখের এগারো আন তারা সৌদাগরের বেলিও সানিও ইউসুফ আলাইহিস সালামের সৌদাগরের থলে ইউসুফ আলাইহিস সালামে উড়িয়ারে বিন্না বাফরে বুজার থলে বাফরে হদ্দ হন্দিল্লা আয় খালিগা বাফরে বুজার দিন হনু গিয়ে নহুন এখান গরিয়ারিন আয় এগারো আন তারা এর আর সানেদা বেলে আর সৌদাগরের দে দেখি থলে বাফরে হদ্দ হন্দিল্লা ও ভূতিন না তোমার খাব গান তোমার ভাই এন্দর ন বুঝাই কি আল্লাহ শয়তানে ইনসান দিল মাঝে তিতা বাইর করে দে দুশ্মনী লাগাই দে শয়তান জরিয়া একবার ইয়ারে আর একবার ইখতিলাফ শয়তান জরিয়া হত ইখতিলাফ আদল ফয়দাশ লই যাগই চলে শয়তানে দুশ্মনী লাগাই দিব দে হেত আল্লাহ ন বুঝাস ও ভাই হাসর থিয়েন হন্দিল্লা বড় শেষ দেখনে হাসরত হদিয়ান হন্দিল্লা বড় শেষ একখান খাব দে কেদে ডা হাসরত গরাজ দে হন হাকিকি ওয়াকে ন হেড ডা হাসরত গরিব হদিন খাব তো দ হেদ আল্লাহ বাইন ন মুরব্বিয়াল হাসরত গরে নেই জিয়ান আল্লাহ তোমার ওর হাসরত গরিব তুই হর ভিন্ন দিন আল্লাহ হাসরত করিব, তুই কথা হর দিন আল্লাহ হাসরত করিব, যদি স্বপ্ন দেখে দিয়ে আন হাসরত করি ভেজে দেওলেন, যদি খাওয়া দেখে দিয়ে আন হাসরত করি ভেজে দেওলেন, অন্য শীতত হাসরত করি না হারে দারগোহরে ফলাই দিলে নাকি দারগো হায়রে আর বানাই ফেলা হেন্দিল্লা তোমার হাসরত তোমার সোয়াবর হামরে তোমার নেকি হামরে হাসরত হাই ফেলা হাসরত নগজ্য হাসরত হিয়ান বেশি বড় বিয়ারাম হাসরত হিয়ান ইহুদি হলোর বিয়ারাম তুমি মুসলমান যদি মানুষের হাসরত করো হলে ইন ইহুদি বিয়ারাম তোমার ওরে কেন করে আয় ভেজে আল্লাহ তবারক ওয়া তাআলা ইহুদি আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ইহুদি হলে মানুষের হাসরত করো দে আল্লাহ দিয়ে দিন ইয়ামত ওলার ওরে হেদাল্লাহ দিন হাসরতে খাল্লা বিয়া দেবী গরদ দে হইবার অন্য হাসরত ওলাই হদা আল্লাহ আল্লাহ বিয়া দেবী গরদ দে কেঙ্গুরে আল্লাহ আল্লাহ বিয়া দেবী গরের কান্নামা মানুষ ভাই আল্লাহ রে এন হবান ও আল্লাহ তুই ইনসাফ ন কর আর দিয়া হইতে দে সিস্তান আর নদিয়া রে ফলানা রেখা দিও নিয়ামত ইয়ান চলে আয় তোমার ওরে রাজি ন ও আল্লাহ আতো তোমার ওরে গুসা আতো তোমার ওরে আদাওত আদাওতার ওজা কি আর দিয়া হইতে দিয়ে আর নদিয়ার আর জন রেখা দিও তোর হাসরত ওলাইয়েন হদ দে জবান হলিও হাল দিয়ান হদ দে এন্য আল্লাহ এ নিয়ামত দন্যা নিয়ামতের মালিক আল্লাহ যদি আল্লাহ তোমার অজ্ঞা বাই রে তোমার তোমার বেশ নিয়ামত দিয়ে দে হলে তোমার দিল জ্বলানোর ওজা কি তোমার তো হান্নাজন টন্ডনানি জন জনানিহীনের ওজা কি তুমি হাসরত গরানোর ওজা কি হক কি নিয়ামতের মালিক তো তুই ন নিয়ামতের মালিক তো আল্লাহ এ বিয়ারাম ইয়ান তুই ইহুদি বিয়ারাম তোমার বুদরে খেং ঘুরে আসে নসারাওয়ালার বিয়ারাম তোমার ওরে কেন ঘুরে আসছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম ইখওয়ানি এ ইহুদি ওয়াল নসারাওয়াল তোমার আরে বেশা বেশি হাসরত করি যাইব হাসরতে তারা দিল তারার ফিট্টা ফাড়ি ফেলার ও মুসলমান একখানা হারি থাকিস হিতে ইহুদি নসার এ ফাইলে তোমার দিনত্ব তো লারি ফেলাইব দিনত্ব তো বদলি ফেলাইব ও ভাই আর এখন এ জমানা মজা আইব শিখা দে খন্দিল্লা জমানা কোরআন ফরন আইব গিয়ে গয় এজুহানা মজা জন ফন্না ফরন আইব গিয়ে গয় বলকে এন বুঝে দে কত তোমারা কোরআন ফরিয়ার কি গরত দে রাস্তা নসিনের দুনিয়ার হনা হামবা দুনিয়ার হামবাদ হামকে শুন বুঝের হদ হিতার আড়ালে তরক্কি হইম দিন এন্দিল্লা দেমা করে বদলি ফেলাই এদের হদুম ভাই এন্দর আল্লাহ তাবারাকা মাফ করক চলিনি তার বিয়ারাম তোমার বিশালি তাইব যেতদিন তোমার দিনিয়ান বদলি না ভারে হেন্দিল্লা মুনাফে কলর বিয়ারাম তলে হন ইহুদি নাসারা মুনাফেক ইনর বিয়ারাম যদি তুমি মুসলমানের ভিতরে আয় ভেজে দেলে তুমি সহি মুসলমান ন তোমার ভিতরে সহি ইমান নাই তোমার ভিতরে সহি ইসলাম নাই لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين আরেকি মমে কাজাই আল্লাহ হদ দার রে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন সওয়াল গরিব ওদে মানুষ তালাশ গরিব ওদে মানুষ অল ইতার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দা ইউসুফ আর ভাই এন্দর কিস্তাম মধ্যে বেশ বেশি ইবরত অল আছে তাহলে ওনারা তালাশ গরন নে ইখওয়ানি ফয়লাশর মধ্যে কি হর إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين توارر بافي توارر لوي نوبوير توارر عدر نظرير توارر فراس فرافوري عدر نفار تولي بافر عدرين فايب الله كي درافرر يوسف ورماريخ الله فرر আও ইউসুফরে নেলাই রে ফারাত তো নেলাই বারে ফালা দিয়ে রাজা গো ফরেন সফর করা যা ফরেন আউ তো রাহু আরবান মানি নেলাই রে দূরে বার করি দ হেদ আল্লাহ কুরআনরে লফজ জেন আছে হেন তাফসীর করি না পারে এন্দে লফজ ইবা আউ তো রাহু আরবান মানি মানুষ গো তুলি লই মেডি মজা আসার মারি ফেলান ইবা ইদা তারহুন ফিল আরদ হেদ আল্লাহ আউ তো রাহু আরবান যাদারান গিয়া কুরআনরে লই খোদায় আরবি হতা বুঝি যেন নাকি আরবি হতা কুরআন আরবি হতা থলে আই তফসির করতে বসিয়েন হয় যদি ইউসুফের লয়ারে তুলি আসার মধ্যে হরেন হদলের হাদা লাইসা মুরাদুল্লাহ ফিল কুরআন থলে আই তরাহুহু আরদান মানি লয়ারে ফারাত তো বার করে দেবে সফর করা যো আর আর বাহে নদী কেবান থলে বাহে যেতে নাকি ইউসুফের নদী কিব আর আর আদর করিব থলে সুয়াল হয়ে দেবে এন হলো মুরব্বিয়াল ইউসুফ আলাইহিস সালাম আর বাই এন্ডু ইউসুফ আলাইহিস সালাম আর ফারাত তো নেলাই রে সফর করে দিয়া ফরত দেখি আল্লাহ ইউসুফের মারি ফেলা ফরত দেখি আল্লাহ হন ইউসুফ লই তার আলো দুশ্মনী দি আস দেহে তাল্লা ন ও ইন্নামা বাফর আদর ফাইব আল্লাহ বাফে আদর গরিব আল্লাহ বলি তোর হাম করা ফরত দিয়া ইয়া ইখওয়ানি আর করে ঘরে আর বাফে আর তো হদ্দুর আদর ফার আর ইয়ে বাফর হদ্দুর আদর ফার বাফর হদ্দুর আদর দাহা জারির মারে হদ্দুর আদর দাহা জারির মায়ে বাফে আর হদ্দুর আদর গরি ফারের আর এখন দিল্লা আসি খাসাতান বিয়া করানোর বাদের মা হদি বেহন দিল্লাহ বাপ হদি বেহন দিল্লাহ ইখওয়ানি যদি তোর হাম গরি ফালার দিই দ্বারা সেরে বাফর আদর ভাই বললা বলি আরে তাহলে আর যদি উল্টা বাফর লে হজিয়া গরি দৌলি আও মা আল্লাহ হজিয়া গরি দৌলি আও বাফর হক খাই বেলাই দৌলি আও মার হক খাই বেলাই দৌলি আও ভাই এঞ্জর হক খাই বেলাই দৌলি আও ডুয়া দাহাই দৌলি বাফরের আও মারে ডুয়া দাহাই দৌলি আও আই বলিও গিয়ে গই হন আর মা বাপ নরম গিয়ে গই আর হতা সলত দেন আর আমার সলত দেন আর মনে যেন হেন করিম দেন আর আর মা বাপর হন হতা নাই আজ ইয়ালতি আর হতা ইখওয়ানি ওনারা কিয়াস কর আর হড়ে আই হোসি গাই ইউসুফ আলাই ইসলাম আর বাইন দে এ তোর হাম করে দে সেরে বাফর আদর ভাই বললা ইখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন ইত্তেফাকই দ্বারা ইউসুফ আর নেলা ফেলাই বললা তাহলে বাফরিও মাঝে আসে আয় ওরে খব দেখুন দিল্লা يا أبانا ما لك لا تأمننا على يوسف او بازي كينو يدي توتو عرر وري بشاش كاناي يوسف عرر باي نو دينين عرر يوسف عرر باي نو ديني كينو يدي توي عرر وري بشاش كانا غرا تولي عرر كي يوسف عرر ماري فلين دين আর নাকি ইউসুফের দুশ্মন হল দেন আর ইউসুফের খেং গরিম দে তুই আর ওর বিশ্বাস কেন কর মালাকালা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন আর ইউসুফ আলাইহিস সালাম রে বালাই গান বাদেন ইউসুফ তোমার হুয়া বলে আর আর ভাই আর আর ভাই তুই আর ইউসুফের বালাই গান বাদে খরাফি গান নগরিয়ম আর ইউসুফের আদর করি হিন্দিল্লা আদর করি দে আদর মুদ আখিরি মর্তবা হেদ আল্লাহ দু ইন্না লাহু লানাসিহুন নাসিহুন মানে নসিহত মানে কি দরো ভাই আইনল আর হন এ জামানা মধ্যে হই দার এ জামানা থই দে আবা একখানা নসিহত করো না আরে তো নসিহত মানে কি নসিহত হন করে দে নসিহত মানে আদরর আসলি হাকিকি খল্লার মানে আজ বেশি আদর করিম দে তাহলে এবার ফায়দা আল্লাহ হইম দিয়া না রহদে নসিহত আই ফলানার নসিহত করি আই মানুষ এবারে নসিহত করি মানি বেরা বেশি আদর করি হেদলা আদর জানি তাই ভারি আরে আর ফায় যেন সাইয়ের এবার ফায় যে সাইড দেন চলি আনে নসিহত চলে আল্লাহ হদে ও ইন্না লাহু লানাসিহুন আর নসিহাত ইয়ানিন আর ফায়দা নসা ইয়ারা ইউসুফের ফায়দা সাইন্দিন হে আল্লাহ ও ইন্না লাহু লানাসিহুন ইখওয়ানি যেতে নেকি ও ইন্না লাহু লানাসিহুন হইন আকিদ ইয়াকুব আলাইহিস সালাম কি হইব অফওয়াইন দুয়ারার হইয়া হনেন আর দুয়ারার উপরে বিশ্বাস না যায় বলি আরে আর তো দুয়ারার উপরে বিশ্বাস নাই বলি দুয়ারার হইয়া হনেন আই তোমার ওরে বেশি বিশ্বাস করি তোমার আর ফুয়াইন হামাহেন হইব হামাহেন হইব চলি তারা হলদিয়ার হইব হতা সুভান আল্লাহ ইহুদি দায় মানে একুভে এক কুফালে হাম না করি তারা হকার রাখি এক কুভে কি হাড়ি না পারে ইন মেশালি তারা তো আসে মানে চলি তারা কুহুগ মজ্জদে তুমি আর বিশ্বাস কেন কর বাহে জুয়া ভাব হা কি দিব আই তোমার আর ওরে বিশ্বাস করি তাহলে বিশ্বাস করলে أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون تقول بشاش قري له خلاني على جسوي عرار ماتي تقول كم بشاش قرى ساي تقول باف بازي بي سبحان الله خدوم منشر خلطو نيزر باف بازي نفاره اي يهوديول يهوديول الگجوال اساس اينا ইতারা ইহুদি হলার আসাস ই না কন্দিল্লা হল গজ্জে দে হলত তো বাহত তো বাঁচি না পারে আজ ইয়া তুমি আলে বাঁচি পারি উনি তারা হলত তো হিদার আর বাফ নদী ওই বাদে বাঁচি না পারে তাহলে এ বিয়ে আরাম যদি আরো হতো মানুষের তাই পৌঁছতে গেছে হলে আর হলত তো আর বাফ আর মা আর ভাই এন বাঁচি না ভারত দেলেন আয় কন্দিল্লা মানুষ أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون أرهب أزدك الجم قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون আদর আল্লাহ কে দে তোর আধিকা হন হামলে মশগুল হইবা হে অক্তম্মা দে আই অরে বাগে আর বাবা হাজে লাইব তোলে ফোন দে জবাব দে দে লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন আফলের হতা হদ বক্তত ইয়ার আগে বাফরের যাবার আগে ইউসুফের বিরে ফেলাই আর হড়ে যাইতে হইবার আসনি ইউসুফ এন্দিল্লা হেন্দিল্লা হাইল জাগার যাই দি এন্দিল্লা খেরওয়ালা জাগা ওলা যাই দি হাইল যদিন হাইল জাগারে যেতে ফসন করে থলে হন হাইল জাগা ইয়ান একজনে তোমার হ দলে তোর তুমি হাত হত ইয়ান শূন্য যাই ওরে রাস্তার মধ্যে মানুষের হইও ইউসুফ আলাই ইসলাম ওর ভাই এন্দরে ভাই এন্দে ইউসুফরে হড়লে যাইব বলে হইয়েন হাইল জাগা সাহেব আল্লাহ থেড়ে কুরআন মতো আখদার ন হ তো তুমি হাইলিয়ান হন তো ইন্য أرسله معنا غدا ها وين البقونا ما تكوكي اردو حيل هو يني أرسله معنا غدا يرتع ويلعب اردو حيل هو ده حيل أسنى لكي ناي خوري أرى حيل أزرى قصو دينو حيل أسنى وينال কুট বাজু লে রাশে হাইল বাজু বারাবুরি ফি আখবার হেনা বললে মাফি মাফি হরি কে হাইল দেখা দিনে ফেরিব দেখা দিনে হইলে আয় দে ফেললো নি আ তো হাম না যে হন হরিব নেন ক্যামেরা কে সারি হাইল আছে না দিয়া ফেন আখবার ইখওয়ানি মারতা হদে কি রে মারতা হদে হাইল খেরওয়ালা জাগা হেদাল্লাহ হদে আরসিল হু মানা গদান ইয়ারতা ইয়ারতা হন্দিলা জাগা হাইলওয়ালা জাগা খেরওয়ালা জাগা কেচিওয়ালা জাগা হেডে কালাই হিন্দি তাহলে হাইল আছে নে হাইল আছে বুতরে তো মানি তো নেলা ফরত দি আরসিল হু মানা গদান ইয়ারতা তাহলে ফাইন আল মারতা المكان الحمد لله زغا هايل كيروالا كتيوالا فوان زغا يعني ركي هو مرتع هذا الله هو دي أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون كلا يبود بنا تولي يوسف راك بريك لي يوسف عليه السلام فواني نرمون تو عشير باف هود دين آج كنگور ده فرد جام فوان ده هود هواز درد جوم يوسف هود دابا آئيو زينا يكنين خلبا سوري نفر دهن دل خلوي أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به أوفتين آتو تو بشي سنتا فرشاني لايبو مورفوا وات مورا مصرقو تو غايب قولي فلالي آت دل را كنگوري برداش ديوم والله خندل فوين سونا يهودي هودين خندلين يهودي رو راساس يهودي هودين خندل هوي بارن سنتا من خلا جلو دي سنو هي تارا زيان ماتت لئي يانا تو وافس فيرينو ادره وزعين ده مفصول هيدارا واپس فیری ای بودی لا یمکن خونو دی فیرین وای بود بافن دیلار نرم گوری خود مت فرشانی لای بودی مسوگو تو غیب گوری والا لک سات آد دیل مت فرشانی لای بو آد تو فوی بسا جے دا ہورے ہے فوی بر زندگی لا کنگ بار گری والا لگی ترا ایک سات شو نی بری مگی تو فوی بارے اب زندگی لا کنگ بار گری والا لگیل اللہ یہ نہ رحمت ملا جے دے لیکن ای ترا خولیاں گجے کہ اللہ زندگی لا فوی بان نوے ہن قال إني ليحزنني أن تذهبوا بي وأخاف أن يأكله الذئب باقي حيث علي ببولي ياري آتو دلاغي آرى يحن اقفوا نيلي لي كين خوي مارا زمانات غاري غورا يات كار فوار صدام ماري مادو دلاغي هزمانا مده فارا فارا غاري غورا نوشيل فارا فارا باق بل دو گوي تل باقو خننا خدا الذئب زي ذئب باقي با بشي خطرة تولي باقو گو سلح باق زبارنه كي آساد بولي هو ارگو بيتو سرح باق زبارنه كي نمير بولي هو تولي ارگو فوت فوتو زبارنه كي فهد بولي هو رانكور بولي بودو حدوم منشي زباره الكلب الاحمر بولي هو بانو ارگو شيال زبارنه كي سعلب بولي هو ارگو ذيب زبارنه كي اود ده باق زبارنه كي سال الله مراهي تي زين كورای شيال كورا الله مرا ايته سال الله مرا مجھے سال والے ہوئے یار کسی نے لائے بود چولے اود دباک ادھر گنگر دورے یعقوب علیہ السلام خود انہ باکل زین نگی آسے ادھر موامکہ ہے بود توار مونتو آئے بود لارے گری باللہ توار موامکہ ماری بودی اما اے بگی ایتے موامکہ نوائے بود ایتے فیسط تو آئے ڈاک لے بود ڈاکت تو آئے رے فال ماری شگار گری بودے ٹوڑا لاسے ہور ماری دیرید ادھر شیار مارا شگار گرہ بگلون کنارا تو ڈاکت تمہارے دیم کانما فنی بخونے لئے فنین موکلی فتح الادغال ایڈا موکلی ما دیو دہا جو او دا ڈاکت تو آئی دیم مونتو مونتو نوائیم چلی آ اخوانی حید اللہ ابر دورت دیا لرہ موجود وَأَخَافُ أَن يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون آرد دوش بای تایرین باقی حیف جدو لین آرد دوار دوش بای اوکا فجے آرد دو اندلہ درو اوکا فجے آرد بشو گناری فریوم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابات الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون هيدر الله جيد جب هو ده زغيان اطفال الله جب زين کی زفاسن شب هو دو ارن منج نماتی بالله به شب ہے جب ما دل شب پڑھ ہن مات بول نہیں کہ اللہ کوا ہو دی بیر ہو دی باف و تو امکا سالے کان فانی فان دہازا اوزو اوزو تولے وہ تو حد دلے لیا فانی دہازا یا بلٹی آسد میں دہازا نیسے کسو آسد دن دہازا ایبو یہ دے فوان امی کا اوزو اوزو ایبو یہ دے کوا جب ہو دی بہن دلہ ایبو یہ دے وہ تو میڑی کھلو یہ کھلو ایبا دے اوزو دے امی کا نو فاتج جگی ہوئی دنڈک کا بندک کا امک کا مورین انگری فکا دکا ادغالیلن میری مده به تالات وره گو زیرنگ فانی هسته دی تولی با اندیلا کواده و تو سالی می که دهان آزا فانیو دهان آزا کسوی دهان آزا ارهن دیلا داری شید دیلا نا خود دور بعدی فیره فیره دی تولی داری که می کل داری یعنی اردی فری بو فالا یرا هنو نقصانی نی بر تولی با خود دور امی که بعد دکیار خود دور امی که بعد فتج جا اندیلا خود موسر آلی یرا نیسی تولی هیڈ فالا ایدی نیلی آئین فرمان شب هندو گزوری لی آوازن نیلی فان سبحان اللہ من عجائب القصص اگا بشی بر عالم ابن نام لقب دا سرخسی آن رفو ننا سرخسی ایڈا ہونی که سرخسی رو نام نو ہونی ایڈا ہونی که حنفی آسنی امام ابو حنیفہ مذہب مانا دا ہونی که آسنی توارا انن مانا حنفی سرخسی نام نو ہونی لی توارا مانا حنفی توارا حقیقی حنفی نو سرخسی بای ایک دین راستہ تو درگوی برا عالمی با تارار فارار زبانی که والی آسے ہی بارے بوئے حضی ہوئی ہی دارے بوئے نیلا دی راستہ نیلا دی این آرار زبانار بوئے حالی گا لگی دینو ہے زبانار بوئے لگی دکی والی آمیر دی نیلا دی گتو ہی دار مادا آخر حالا بگی زارے فائد دارے زیولت دی من ہوئی تو زیولت دی دا ہرے فلوش لطفے سرختی رے کوه مزه زیارت دیه کوه هم نه یوسف علیه السلام ار دلیه با نجوب نه اون زوزو بیر خودی با توره کوار نیشه دی باشا تو والد تو امیر تو گوشا فانی ولی توره تولی وار مت تو هی بایه قسم هایی ده فولا مانوش فالی زیارت دی بنایی فولا مانوش از سرخسی مونده فجی تولی باره کنگور زیارت دی من ها کوه دی توی با گوشا بره ها دن کوه تو ننلیم تو کوه تو ننلیم میلیم بیساره هوری بو تو بیشتره بله فورن نفوان نکل هسته هی در آق کوار ماتا مده شه استاد لی استاد نیسه خود آن ننلیوم تو ننلیلی خود استاد خودونا خود تون شافی ری دارایی ننلو ده خودی شافی خودی بطو بشی جهن هسته خود ده آلا آیو توارا لیکو آد وارا کتاب برای او در آشی کتاب لیره لیکی بله خود کوار ماتا رو ری او نیسی فحدثهم من قاع البئر کوار نیست تو ای بایی خوار اترا لکر مسالا شریعتی مسالا فانی رحکام هندی اللہ وضو رحکام هندی اللہ نماز رحکام هندی اللہ کی دفعو لکی دے اگو ای بار خود مجلد ای بایی طور با مجلد شلو مجلد لکی دے ای بایی فانی طلطو کوار طلطو بایی خوار اترا لکر فکتب کتابه المبسوط وهو من قاع البئر سادین اللہ کوارتو ہنواس وبرند اللہ تو تمہارا معنی حنفی نو حنفی حقیقی حنفی ہے یفتخرون بهذا الامام کتب کتابه المبسوط کتاب النام کی نام فرقی المبسوط وهو في قاع البئر ہنتو 16 مجلد ای ذہنین کی علم کی علم دیل اللہ تبارک و تعالی ترر الآن يوسف عليه السلام عند الأجوبة مدين فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابات الجب وأوحينا إليه غيابات هده في غيابة الكرات مدين الكرات بسائف سيدي فجده هنا قرات أبو جعفر في غيابات الجب غيابات معنى عدار الدعدار یعنی وضو کاندار نو ایک کفری گے کاندار ہندو ارک میکا کو جار کاندار ایک کھا نہ ہو کھا ہو کفرا الی یوسف علیہ السلام طلعت واجمعوا ان يجعلوه في غيابات الجب لو جار گدی الا واوحينا الی یوسف دلم مزے اللہ یا نازل گری دیے دے لتنبئنهم بأمرهم هذا الدين درر يانا رياض قرادي با وهم لا يشعرون هي تراك يالغورين فريبو سبحان الله يوسف وردك وارني سيهد فالا ديلو فالا دي زبا شمع زي گنزيوه يلير زرگوين گنزيوه تاكي لئي خمسة هم سندر گوري نیڑيكم زخاريم آسده مدين مدين چلے گام مدے اتر بازی لے میڑی بازی نہ گنزے نہ ہری گنزیوا دا کی لے شد گرا لے ایک کنا شد اللہ خود نے کٹ باز ہنے راش کی اللہ خود اے مکہ شریف مدے مستر بودر شد لے خود شد ہو چلے اندی لے کٹ باز ہنے اسنین kutbazı hünne şid amariye şey. Khodum manjid. Tore matam madde kastun o dile. İnni şid Allah hünne de kutbazı. Nakışı Allah hünne de kutbazı. Hünne zari. Tore hon uga bazı takı leher. Khomosu hum himayat. Tore hon Yusuf aleyhisselam ur gonzuye le zari. Lo yare bahur degi. وجاءوا أباهم عشاء يبكون إخواني هذا زمان مدي يوسف عليه السلام أربعة يندي غنزوا لفلي هذا زمان مدي أحيانا خدوم بيندي خاصة ميراث المسائل مدي غنزوا لفلات ما في مشكل غنزوا لفلاتهم غودا كوت ديال لفلا غودا دوان ديال لفلا كلا إخواني ميراث المسائل تعلين بشيت دیلے ہورے کھنگوری آرے شدورے ظلم گوری ہارے خاصے خاصر ظلم گوری ہارے خونے خونورے کھنگوری ظلم گوری ہارے اللہ یہ خوید آرہ قرآنات وَتَأْكُلُونَ التُرَاثِ أَكْلَ اللَّمَّةِ توارا اندلہ میراسی بر تراث این خام فوسن گرو دے تولی اندلہ محبت آگی دے اللہ دین تمر اللہ تمر بیش محبت آگی خودن گرم مدن لح احوال ول تولی دارا گنزل فلی دی آنم مدن تم بارانا گو جو آر خودن گونا گل فلر تولی دارا گنزل فلی لی بیشی خامشیس لین از من اللہ قیاس گری دی تولی هم گنزل ویلی فلی لیر بابر حسا شین و جاؤو اباهم آیو ری بگلون ری بافریو تشیر عشاء يبكون تم هنا اختيار گجے اے واسو جے تم اختیار گجے دیا اتو نہ مدد شے دیا اتو معنی یعنی وقت بر کنارے یعنی ہاز عبادر رات اشار وقت عبادت شے آی اور یبکون آی اور ہنے فن گورر کسے ہنیے فلر اخوانی باسو تو مانشن دی لاسی غلطو گرے خان انا خانی بله داری آر خودنا خان دیو الله بولی نیزوری نیز بچجالی خان دای نوی تاتا کل ماری مادا فادی بله یه تو خان دای نوی آش ونی جد تو آر کی نایک ماری فادی دیلام آر خودم مانو جاسو ده بودن سی بی دیفان هد بره دور خانی بله داری ده دورت هیته خان دیان دیگر آر زن تو آش ونی ایتون نی هن ادوم بازی کجی ده کنگوره خانی بارر ایتو تو خان دای نی ایو سبحان الله عجایب ایداریه همانوش زین نی یه هن خانی باره عشاء يبكون قالوا يا أبانا أو عار أربازي إنا ذهبنا نستبق عار بقولون دورا دوري ديلام زد باد ديلام سبحان الله اختيار کو جده هنو دورا دوري ديبا كي الله آئل تولي هنو جده بازو لو يارم نوال لو يارم دوري دول دوري فاريم ني نفاريم تو كي غرا فاريم دودو کلا لده بازو لو يارم نوال لو کلا نفاريم تو کی گرا فریبو بازو کولی ایرا فریبو نوالو کولی ایرا فریبو تولی لامبا فین لے لامبا فین بٹا فین لے بٹا فین یا کی گرو ہے دور دور تولی بازو این کولی بھالی انین تولی این دوی بگولو نے کولی جیدے ولین ایک زنو تو سوئی گرانو فریبو انہ لے سورائی لے جائے بوی تولی سوئی ہونے گری بو نرم مارے رانو فریبو آرہ دوش بھائی دورو ایک بھائی نرم ہنو یوسف تولی نرم مارے جیدر ہورس سوئی گری بلا یا اللہ این عجیب خالنا خالی به عجیب خال تو آرارا دورا دوری دیلے دوری بو دیتے مومی کا سای دوری بو نگی فستا سای دوری بو سای دیتے تمہیں آرار دوری دا خوزے فستا سای دوری دا دیوالت ماری ماتا ماری فاڑی جمال لے با کلٹی ہے اجٹ ہے بوری نظر با ہم ہاں دوری بو دیتے ہوئی کا سای دوری بو مومی کا سای دوری بو تو آرار دیکھو نا مومی کا سای دوری فیسد تو باقائی نار بیر ہے بیلے نارا کی گتا دیکھو نا اندیلا خال دنیا دیکھو نا جواب مزد دے جارتو خال دے تولي سبحان الله وتركنا يوسف عند متاعنا فأكله الذيب يوسف عليه على الخورين ودجيلهم باقي عير حيث لي زيان تون خويلة يان طيب اتارات مرة فول بجونه بني اسرائيل اين شندر قوري اره خول قوري اره خطا خوي زنين تو باقي حي بعد انشي زحي ان كانو هو باقي بي حي كهوية انشي زحي ان كانو هو ترا فول دینے نو ہترا این خوجو ساتھ دے اوناس تو این نو دی تو باگ ہے ہوئی دے تلا باگی بہی دی تلا اوناس ہن این تو این نو آ تو ڈلا کر دور مثالن آ ہو دے احتیاطن آرا میلا زری گوی سورور کی وے میلا یین فارم مدے آرا میلا یین فارم مانے بگون ر دعوت دی تلا آ ہو دی ہن آرا گرا مستر بازی ہن آرا گرا آ ہو دے گرم مدے گ مانوشے ریزو کی اللہ خدا تی کا سرگلی لکھا তাহলে আর জনে হদে আরেক বই হদে নন চিন্তা করানো ভরিব এটা আর ঘরের মধ্যে কে সুর হেন হদে কুং গিয়ে বই সুরাই রে খেঙ্গু যে ফানা করে দি তাহলে আর বই এনে আর হদে অনাসি হদে তুই হইস এটা সুর করলে দি কেন হাই দারায়ন হদ দে فاكله الذئب وانا سيادة خيدو اتمو دورا دي مارا باكسو كدنا ديكي ارا تمو تتكا باكشي وما انت بمؤمن لنا ولو كنا صادقين او بعد تواد دي لما دارا مسادي انا خوي باري তুমি আর বিশ্বাস নগরীব দিয়া না হয়ে পারি লেকিন ইয়ান হালত হাকিকত আর সুগে দেখিয়ে দিয়ান ন বলি খেং করে হইতাম তুমি যদি আর আর এ আদর করি যা তোমার দিলে মনে আর বিশ্বাস তাই তাই তো ইয়ার দা বিশ্বাস না করতা ওমা আনতে বিমুমিন ইল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন ফি কলবিক তোমার দিলে তার হাসা দে হলে ইয়ার দা বিশ্বাস না দাইতা ইহন আর তোমার দিলে মধ্যে মিশা মানুষ হল তুমি আর বিশ্বাস দেবা নেই ওলা কিন ইয়ান হাকিকত আর কি করতাম ওমিন আজাইব এক জায়গাত আল্লাহ মাফ গরক সাই মসজিদ আনমাদিও নুয়াস ফরা বাস মাদিকে হামিয়ান গরিবা একজন নুয়াস ফরা দিন ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাকালা মানি ও বাজি আর হসর গিন ইউসুফ অরিও দেরে আর দুরা দুর জিগি ইউসুফ আর হর গিন হাবেলে মানি উল্ডানো তামামান হেদা লাজ মিসল ওয়াহিদ কুল আরাইতু মিন আহলাকানি আল্লাহ ওয়া মান মাই ওয়াকাফ দুজন নুয়াস ফরা গা গা গোমালা মানুষ আর গা হাফেজ মানুষ দেখে মানি না বুঝে এটা এক কারিগরি ভরত দে قل ارايتم ان اهلكني الله ومن معي الله يرى هلاك غري فلا يعرف ما جاز هلاك غري فلا نوتين قوم ولا جواب دده اهلكك الله وحدك ترى هلاك هلاك غرك ما ذنب انا ادوش كيدي اهلكك الله وحدك ادوش كيدي ولذلك فن الوقف والابتداء فن جميل هات الله ساجد فرافري قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا كامل بجو الدورة نتيا يو يا يو درا بافرين هور وجاءوا على قميصه بدم كذب دم كذب ماني গঞ্জি মাঝে লো এনে দে মিসালো মিসালো মানে হাসালো আছে নাকি হাসালো তো মিসালো লো কি ফরক ইখওয়ানি বাজ মানসি মিশা হতা হলে ইয়ানোর মাঝে এর রং দিয়ার হদে হাসা তুনারা হাসা দিল্লা করে হয় তারা আর বাজ মানসি মিশা হতা হয় নজানে নজানি আরে কি করে মিশা হতা হ দিয়ে মিশা দিয়ে সবুত দিয়ার হ হেডেই তো সং করে আরো ইতারা ইয় বাঘে হয় বেলাই বলে হয়ে গঞ্জিওয়া আইনে তো হম দিল্লা এক পুড়ি হাড়া নাই এক পুড়ি দাক নাই এক পুড়ি হানা নাই কেসু নাই লেকিন গঞ্জি মধ্যে একে জালো থলি হন এবার মিশাল নাকি হাসালো হাসা মিশা হন্তু আসছে দেন হিতে হতে বাঘে হাই এর তাহলে বাঘে মানুষ উগ হাই বা লাইন হবে গঞ্জিও কুলি ভালো বাদে হাই মান হইব নাকি আর গঞ্জিও কুলি ভালো নয় বাদে হালে হেটে গঞ্জি মধ্যে একদম লহাইব নাকি তাহলে গঞ্জি মাঝে লয়ও তাকন গঞ্জি মাঝে ফাড়াইও না তাকন খানাইও না তাকন ডাকও না তাকন বাগর নকর শোক না তাকন গাল শোক না তাকন তাহলে এবার তো বর দিবা তো এন দিলা বর ন এবার তো জাহের দেহা যা দেহেন দিলা বর হেতো আল্লাহ দে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا تولي يعقوب حد يان آر فوار باقا حي دينا توارا نفسا يكان هم گجتو خي ديان توارا گجو دي فصبر جميل آي صبر اختیار گجم والله المستعان على ما تصفون الله تو مدد ساي اخواني وقتو يان عجيب وقتو وقتو يبات يعقوب عليه السلام راستهن اختيار گجس آج جدي ان خدام يعقوب زگد دم ود فر ان خدام توار اور الله الله نو فرق توار ار ور ها جبل يدن اد دوا خبلو جو ار فاني بگندن شويلتي تولين يعقوب رفوان اكن مصيبت يه تول ارك مصيبت گريم نين اك زور مد حجوين ফুয়ান গুড়া গুড়া মালিয়ারে বাহলের হজিয়া দিয়ে দর বাহের গারু সালে মারি অক্ষর মারে মারি ফেলি হেন্দিলা মারন জায়জ ন বেদরা মেসাল হইতে মারে মারি ফেলি থলি হন বাহর ধরে জিয়ল দিন থলি ফুয়াইনি নে কি করিবি এলা আর মার হক চাই হলে মায়ু গি বাহু গি অনে থলে আর মাফ করি দে ফেলাই হলে মা দল ইগি নলি গি বাফুয়া ফাইলাম ও মিন বাব আল মুনাসাবা আকওয়া তাহদিদ ফি তারিখ তাহদিদ মানি দমকি গুড়া তারিখ মাঝে এন্দিল্লা গো দমকি ভাই না স বনু উমাইয়া জামানা মাঝে উগুয়া মানুষে জিরানর মানুষের মারি ফেলে জিরানর মানুষ জামানা মাঝে ভর্তি একজন তো তেলুয়ার আসেন তাহলে তেলুয়ার রাস্তার মধ্যে হান না কুফ মারি মারি ফেলে মারি ফেলে এরার ফুয়াইন লয়ারে মাল লয়ারে বিষাদ দিয়ে আরো মানুষরে ইতার মানুষ মারি ফেলাইয়ে আর বিশ্বাস চাই হেন হয়ার উঠারে ধরি জিয়ল দিয়ে জিয়ল যেতে নাকি দিয়ে হিতার বড় কেসাস যেতে নাকি আসছে ইম বানু মাইয়া জামানাত থলে ইতার তো এখন ফরান আল্লাহ বলি তার তো জিয়ল তা মতো নেলতে মনে হর কি করছে ফুয়াইন জিন নাকি আসি তারা তো মাফসার ফল একজন হতে না আমি মাফ নদীম আর বাফর বদলায় হাম হালিম আরো জন হত দেন দিলে ইলে আখির একজন আসে গুড়াও আসি গুড়াবার হত দেন আয় তোরে এল্লাক টিয়া দিম এল্লাক দিরহাম দিম হে জামানাত এল্লাক টিয়া ও ভাই এল্লাক টিয়া বলে জামানা আমি আটটা টিয়া নিম ইন তো ঠিয়াহীন নাতি পুতি লুতি সুতি হাইবের বোধ হে টিয়া হে পুষা এল্লাক টিয়া ইন হে জামানা দিন আজীব টিয়া এইটা তুই আমি আফদে ফেলাতে মনে হর টিয়া দেখি আর তাহলে আকুয়া তাহদিদ ফুন মা এ ফুননে মা এ ফুয়াই বার হত দে ওল্লাহি তুই যদি মাফ দত দলেন আহি তারে বিয়া গজুম কি আল্লাহ হইবার আসনে হদ দিতে তার বাহরি মাজ্জে তার মারিয়ে বিয়া গজ্জে হিতার তুফানে বদিন তার বাই আমি বলিব খেন লাগে সাই আলা আকুয়া তাহদিদ অকুয়ার উজুগে ফই ভাই আতের লাগতে না লাগে ও মা মাফ নদিম মাফ দে ফেলালেন আহি তারে বিয়া গজুম মা তাহদিদ দিন কি আল্লাহ তার বাহরি হাড়ি ফেলালো তোর মারিয়ে লইলো ফুয়াইনে বদিন তোর ভাই আন কে মা উগতে ধরলা তোর দাহাদি দিয়ে সে ধারি বলেন ও আল্লাহ নলাগের টিয়াই নলাগের কেসু নলাগের ফাহাদা কুয়া তাহদিদ ইখওয়ানি আর মওদু আমাদাইন আল্লাহ তবারক ওয়া তাআলা ইসতিয়ান গুজাদ দশমত ওয়াল্লাহু আল মুস্তাআন আলা মা তাসিফুন ইতরা ইর খতম ইসা হদা ইয়ান বুজাই দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম তমামানত লাইন তোর ফুয়ানি নরে গজব নদি ফুয়াইনি নরে লানত নদি ফুয়াইনি নরে নজজড়া ইয়ান ফুয়লা শুরুত ইনমা সবর ইনদা সদমাতি আলউলা বাজ মানুষে গুসা রক্তত ফুয়াইনদার গালালি বেগুন করি ফেলা এবের হমসম কি হো হদার খাড়া গদেন হাড়া ফার খাড়া হদেন হদার হাড়া ইয়ান ডর মুসিবত হদার হাড়া ইয়ান গাল ন বলে ন বুঝ হদার হাড়া ইয়ান বদুয়া বলে ন বদুয়া ন বলে ন বুঝ তখন হদার হাড়া ইয়ান আর ডিল্লাইয়ের صنع الله الذي اتقن كل شيء মানুষি বাছানোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হইদাশি গজিন এবার ঠান্ডা উসলুব লে হলি গরম উসলুব লে হলে কদর গড়া মানে কদাক আল্লাহ তোর আল্লাহ হারি হলক তাহলে কেন এন ফয়বার গাড়ি সাথে মারি মারি ফেলাই ফয়বার গজবলি মরি গই নাড্ডি মরি গই দরিয়া মার ডুফি গই গই কি আল্লাহ কদর খাড়া হই দে আল্লাহ কদর খাড়া হই গই গই তাহলে ইজন ফন্দর ওরে বদুয়া নইতে ফন্দর ওরে গজব নইতে হাত্তা ফন্দ গলত করি লিও এন্দিল্লা গলত ন করে ইউসুফ আলী ইসলামের লজে কুয়াত ফল আজি দেহেন্দিল্লা গলত ন করে থো ইউসুফের বাফে ফয়নিনের বাফে ইতারা লানত ন দেখ কানশিস বেশি বড় শিস দুই নম্বর ফায়দা হয়ে দে এ ন হো আল্লাহ মদ্দুষি ন কুয়াল মরফাড়া কুয়াল মরহনি দ্বারা বিশ্বাস করি মোর বাবা দে ফেটাইতে হয়ে দেও আল্লাহ আমার কুয়াল ন বাঁচা ইজান الحذر لا ينجي من قدر আয় বিশিন হুঁশিয়ার হলিও তকদির আর হুঁশিয়ারি আর না বাসাইব চলি আন আল্লাহর তকদির আল্লাহর হুকুম গিয়ে গই ও আল্লাহ কেন করিলাম কেন করিলাম কেন করে কোয়াল না বাজাইম যেন নাকি হতুম মানছে হন আর কান মাঝে মুসিবত ইয়ে এ তোমার আল্লাহ বলি ইয়ে তোমার আল্লাহ বলি তোমার আল্লাহ বলি ইয়ে হন কি আল্লাহ বলি ইয়ে জান তকদির ইদে হামিয়ান নগত উদে হামিয়ান নগত অদলে মুসিবত ইয়ান হচ্ছে ইদান তোমার কোয়াল মাঝে ইয়ান তকদির তাহলে তকদির ইয়ান তো তুমি কেন করে বদলিয়ার বালাই মাঝে যাইবা ফসান মাঝে যাইবা হাসাম মজা যাইবা সুন্দর মজা যাইবা চিন্তাই আঙ্গর কোয়াল বাজ যাই রে একজনের একজনে গুয়ারি গড়ি আরে একজন একজন দুশ্মন হয়ে যাই গই তুলি দেন দুই নম্বর ফায়দা তিন নম্বর ফায়দা হয়ে দেন এফওয়ানি নরে যে জড়াই আরে গালালি গড়ি গোত্তু বাইরে গড়ি নো দে খেল ফুয়ানি না তো লাগিব নলি দর মেসা আলান আয় বুঝো গিয়ে গই বুড়োগে দাড়ি বেগম ফাগি আয় গরম লাড়িলে বুড়ি আর ফুয়ার আতো বিয়া গড়াতে মনোহর খামেসাল হইদিন সাহায্য আর ফুয়ে এক গড়ত তুলি আর লহরে দেয়াগি আর গড় থাকি ফুয়ে হদাবাই আর বো হন্তু আইনস বো ওইবার বোয়া বিয়া করে ফেলি থলে ফুয়ারি নেলা দিলাম ফুয়ার বোরি নেলা দিলাম তো বাদে আর হানা দানা রাইনে হন হাবাই আয় হন আর গড় কেড়ে হন বরিব আল্লাহ দাবের হরস হনে দিব আয় তো হাম করি না ফেরে আয় বুড়ো গিয়ে গই থলে ফুয়াহি ভাই জেন্দিলা গলত করিব গরক গলত তো এলাজ করো ফুয়াই বারে নেয়ালাই গত বাইর করে নেজ ফুয়াই বললে তুই না এলাকায় হাড়ি নে ফেলাই হাড়ি ফেলত দলে তুমি গুনারে ছড়িবা কেডা তুমি ফুড়িবা দি হিতার নেলা দিলি তো আরো খুশি ইয়ান বেশ আজ দায় আগলো দিন হইব বলি দা লিখি আকুব আলহ ইসলাম ফাইনি নেরগত নেলাই নদী কুয়ালো ন বজ্জা আফসুস এন বই ন দেখে লান তো ন দে এতরাজ ন করে আল্লাহ তবারক ওয়া তাআলার হুকুম ইয়ান হে দা আল্লাহ বয়ান ন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা فصبر جميل والله المستعان على ما تصفون الله تو مدد ساي تول الله تو تين مدد ساي اك وار اك مدد ساي دين كي تين مدد اك مدد يعقوب عليه السلام حيات فاي كي الله مدد فاي دهت الله আর এক মদত বানির মুন্তু দেয়রে বালা হুয়ান বিন নেকি আল্লাহ আল্লাহ তো মদত চাই দেত আল্লাহ আর এক মদত ও ফব কুয়াত বুজিল দুও হিতারি আর হদ মানসি আয়ের তুলিয়ারে লগি গো কি আল্লাহ আল্লাহ তো মদত চাই দেত আল্লাহ দেখন ভাই না মুসিবত রক্ত মাঝে এন দুঃখ রক্ত মাঝে দর্স এন দিল্লা সবাকিন জেতে দিন জানে ইম বড় মুআল্লিম লাগে বড় খবির লাগে হেরা মোহাম্মদ মক্কা শরীফ হেরা মোহাম্মদের উগ্গা মানুষ মরে গিয়ে তবা নাই মানুষ হনিকে সিনে দলে মানুষীবার নাম না হয় আমি বেশ কিসা গান হই উগ্র মানুষ মরে গিয়ে মানুষীবার জনরা ফরাই বল্লা বলে রাইন নি তবা ইন তকরিবান আলফ আরবামিয়ে থালা তো শিরিন ইতনে নশির নক্তি বাত ইয়ানি আন আরে আত্মিস দালাতিন গেলি তকরিবান সতেরো বছর আগে সতেরো বছর ষোলো বছর আগে মানুষ মরে গিয়ে থারা বিরক্ত মজা আইন নি ইমাম হদ আইন ওয়াস না হরাইম কে আল্লাহ ইতা সই মুসলমান ন দেয় আল্লাহ তবা না তুই মহান্না হুসান নলয় লেখেন হাজে সবা কাই আর মক্কার হেরামত নুয়াজ না ভরা ইমান যেতে নাকি হয়ে ফিত না এন দিল গিয়ে দে ফাল মারি হতো মানুষ একটি মাহাড়া হাড়ি দিয়ে করে বুড়া গোলে কির ইমাম বুড়া আল্লাহ রাহাম হুবা মরে গিয়ে বুড়া এ ডাইরেক্ট মগ রাহুনত গলি আরে আল্লাহ আকবর হানিয়ত বেন্দি তিনি যেতে নাকি বানি ফেলে ইন ফান ইন এন দিল সব গল দে ইন বড় মুআল্লিম লাগে ছোট ছোট মুআল্লিম সব কিন দিন জানে বুড়ো মানুষ ভাই বুড়ো ইমামি ভাই যদি গলি আর নিয়ত না বানি তো ইয়ত হাড়া হাড়ি মারামারি হইতো খুনা খুনি হামা হইতো আর হি ভাই যেদিন হি গলি নিয়ত বানি ফেলাই এন উতারার মানুষ চিনে হজিয়া দিব আল্লাহ টাইম নাই কি আল্লাহ ইতার আসাদ না আর মানুষ দিব আল্লাহ নুয়াজ পড়ান তোর নুয়াজ নিয়ত বানি নুয়াজ নিয়ত বানি ফেলাই আরা তোর নুয়াজ নিয়ত বানিরা হজ্জা ফুরে গি নুয়াজ বাদে জানাজা আগে দফন করা ফেলাই বাদে জেনে বফিসে হইন إذن يا إخواني إن دلّا في أحلك الظروف إن دلّا دكّرها وقتوت إن دلّا هدون صبا قول زيت دين وحري إن بسي بالا ما نشو فري قلوب بالا وفري دماغ مدي بشا بجي خبرة بالا ما نشو لفري هت الله يعقوب عليه السلام صبا كي بادية دي والله المستعان على ما تصفون آيت واري أركان سبق دي خنان هر اكزن دوها هاي دوت فلي হাও একজন আর বুতর কম আনু একজন আর দুহা দি একজন হয় দাঁত দুকে জওয়াল বেসা বরেন হয় রে সিনা জওয়াল কো আনি দরা দিয়া রে তোলে আজ দিবার লানত দি দৌলি ইতার লে আলে কর জিন্দগি লাড়ি গি লেকিন আই ইতিবা ফজি দৌলে আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন ইবা ফজি দৌলে ও দে ফারে ইতা দিলাম বদলি যাইব যে নেকি আরে দুহা দি এক জওয়াল দশ আনি দিব ইতবারে মন তো আইরে হিতার হাল তো বালা হইব আর ই বালা করে দিব বালা জিন্দগি মদায় পৌঁছে পারি লেকিন লামত দিয়ে দেবেন হিতিও মরা আয় মরা বালা হন না নেই ফায়দা হন না নেই আর কেন হন না ولذلك ذلك يم بيشندج سبق والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام قال يا بشرى يا هذا غلام وجاءت سيارة سيارة ماني سارة عدر اكزون يسير صلر سيارة ماني اك قافلة شي صلر صلر رايد قافلة وال فأرسلوا واردهم خيال قراء وجاءوا سيارة ماني اك قافلة اك جماد الشي وجاءت سيارة ماني بقول مؤنث يعني قافلة ولا والقافلة لو قافلة زينة سيبقون الشي فأرسلت واردها ماني تارا زمة دار زبا سي هي بايا اكزون دفرائي فأرسلوا واردهم ماني بقرد ماني ترس لك دو وقت ايبات بقون ملي فان الله اكزون دفرائي فأرسلت واردها ماني تارا بودت دو خوك زنوك او زمة داروك اكزون دفرائي فأرسلت واردها فأرسلوا واردهم بقلون ملي بول لك دو فان ترس لك دو آرشو نفرائي بقرد حكمة الهية بقون تمان ترس لك دو وقت ايبات كي الله شند جهور كان يدث الله فأرسلوا واردهم زيتني وارد ماني اكزون اگے دفدن زبيني کے خبر لے رہے وہ تلی بار دفڑے فأرسلوا واردهم فأدلى دلوان زيتني کی کو فلا دیے طبعا کو ہی نو دین فلا دین حضرت بازی حضرت بازی ان لوار دیا ہو رہی لے میسے فونس گوئی فَأَدْلَا دَلْوَانْ يُوسف علیہ السلام زید دنے کی بالٹی فائے اتارا تو لاما جرے بالٹی تو تولی فائے اور سوئی گورے بات تو اخوانی بعض منشے اللہ یہ گوری بن ہو ہی بات تو فرصت آلے تو گوئین ہو رہا بوئی تاکہ لا یوسف علیہ السلام فرصت فائے برفوں ہاتی فائے بالٹی تولی فائے زی وقت مد یوسف علیہ السلام دعا مگر اللہ تو او اللہ زی اللہ اینی کی تو فورا یا نفلو گمزی یا نفلو ار حالت تو خوی فرو یا اللہ تو عرور رحمت نازل گرو حتی فی رستول خوچد خوندللہ الدعاء دعاء نبی خود دعائی با نبیول دعا والصوت صوت صبی خود آواز دا سو گرا فندر آواز یوت کنن دللہ آواز یوت کنن دللہ دعا زی اللہ اینی کی واللہ تو حاضر یو نفلو فورا یو نفلو گمز یو نفلو توان رحمت نازل گرو آئی توان رحمت المحتاج وانت ارحم الراحمین تو لفر استولے فونی لکی ہو الدعاء دعاء نبی ادوائی بو نبیول الدعاء والصوت صوت صبی آواز دو گرافندر آواز تو لے یوم مزکن ادوائی با یوم مزکن گرافندر آواز لکن اندلہ دعا تو لے دیتے نکی بالٹی فائیے بالٹی رو روڑی کی تو لے تے لاریر بھرو گئی ہوئی یوسف علیہ السلام حاصل فونسل کسو مسادہ گرر تو گرو ریو گلا ہلین تلی ساد دے اگوہ کینشن دو جفوا تلی تے خود دید قال یا بشرائی او آر بشارات یا بشراکم نا بشرائی آنا قال یا بشرائی هذا غلام او هر بشارات ایباق و غلام ارکرا داد قال یا بشرا او خوش خبری تی خوده متو کنفون گشنه سبحان الله کوشیه کوشی ره مادد ده او خوشی تی خوده او خوش خبری تی خوده اکنه اکی آیه ره مرخبر کنفون گئی خوندیلہ کوشی لگل دیا قال يا بشرى هذا غلام وأسره بضاعة فواني لينو توري إدرا آيو رفو سيگاي إخواني خيال گرو خند اللہ ظالم بيانون باہو تو على گوری فلئی کوا مذف حالا دی گنزی ویلو فلئی تولیو نولو ارخدو منجد تولیرار آئیر غلام بولی ہو تو مد دیئے یار بعد بیسی فلائیے سوگے سائے دکھے بھائی اور لو جرگو دیان یا سبحان اللہ خند اللہ ظالم وَأَسَرُوا بِضَاعَةٍ ایک بھائی اور ایک بھائی سوگے سائے دکھن بیسی فلائیت دے شدر بھائی اور شدر خون اور وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ يوسف عليه السلام خاموش نظام مريري آر مثال نهو دين هو دين زغوي خطا هو دين تاي زغوي يوسف عليه السلام كنغوري ري حالتي ان صلاه لفجي زندلاني جارا غار بفا آدم عليه السلام جنودتو بار غوري ري زبينا مدفلا دين উগ্গম অংশের মক্কাশরি কত সফর করা দিয়ে বাংলাদেশে পৌঁছা দিই মক্কাশরি বিয়ান জন্নত লে আল্লাহর জন্নত তোমার ভালো হইব না হে আল্লাহর হে জন্নত তো নেলাইর জমিন ফেলা দিয়ে রা রা আদম হন হানি হানি বোধে কেনে আদব কর লই ও আল্লাহ কি করতাম জন্নত নিয়ে দুনিয়া দাসি দুগ্গরি হাফর জন্নত মনে হন দুগ্গরা না হইতো তোলে আ কি করতাম হন আদব করলে বোধে কেনে নাকি মেহনত করে হাম করে চলে যাল হন ইয়ার শেষ ফুরান ইয়াদগুড়ি বৌ শনিকি তাই নেভারে হন জিন্দগি তিয়াই নাজাগ হন ফুরান জিন্দগিরে শনিকি মন তো আনি নেভারে খালাস ইয়ান তকদির ফুরাই গিয়ে ওই ইউসুফ আলী ইসলামে এই চিন্তাই গড়ি গড়ি দায় দ মিসির হন হাম করি নেভাইত এলান তে খাইয়াল গর খামুশ ওমর ওতনা আজ ইসলামে 12 বছর এন্দিল্লা হলি হন তো ভাই আল্লাহ তবারক ওয়া তাআলার হিকমত ও বাহে এল মুসিবত মা দুব মে গিল দুও ওয়াল্লাহুল মুস্তাআন ওয়ালা মা তাসিফুন আল্লাহুল মুস্তাআন মানিন ও আল্লাহ মদদর মালিক তুই মদদ তুই নাজিল করিবা দি তোলা আল্লাহ মদদ নাজিল করছি এ হইবে মাঝি তো আই দরার ভাই আই গোলাম নয়ন গজ তোলে কেন দ ওয়া তো কোয়াতলা দিল্লি ইয়াসুরি মারি মারি হলে তুই ফরানানে গিয়ে করে ইয়া তো সমস্ত ফরান্নান আছে গুলাম হলে গুলাম জিয়াদা আছে ফরান্নান তো আছে ফরান্নানো নতায় তো বাজ মানুষ ভান না আর রে ও তোমার যুগা কিবা বাদে আর গো নিছে উড় নিছে যুগা গনে আমাদের বাজার নিয়ে আমাদের গো নিছে যুগা গনে হেন তু কোন বিয়ারাম যার গো দলে হেন তু মাতা ও বিয়ারাম মরি কেকান আসে নো এন তু তো বিয়ারামর মাতা তো বিয়ারাম আলে মত বিয়ারাম ইয়ে দে মত ব্যাট খাওয়ার দে গুঁড়া ফারাল্লা তারাল্লা গুঁড়ান করে ফেলা তুই দেশ রাখ তুই বটল কলেজ বিয়ারাম উন তো আর কোথায় বিয়ারামার মাতর বিয়ারাম আসছে এক গুজরার খা আর একজনে হত দে ও মত মর ফাইল হনে হল হাজা বেলে মালা কাল মত আউজ বিল্লা মিন গাজব বিল্লা ফার মানুষ এক যা মরে আগে না মরির হনে ফাইল মরিবে হাজা বেলে মালা কাল মত মর ফাইল করে মত তো যাইতে মনে হয় দুনিয়া জানো মাত তাই মনে হর চলে যাতো বাদে বিয়ারামুই বিয়ার আমি দেনে গিয়ে ইয়ে হদ দিন আয় দিন তো হইতে মালাকাল মতো বিশ্বাস না যাইও আয় না মজুম না ফাইল ধরি ভাইয়ে চিন্তা না করিস ফাইয়ে ফাইল ধরি ভাইয়ের ইস্তিহজা হাতা ফি দুআ এলান ইউসুফ আলাইহিস সালাম খামুশ তামামান ওয়া হাদি হিকমা বালিগা নিজাম মারি রইন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া قال يا بشرى هذا غلام او بشارت او خوش خبري তুই খড়ে কানা কিনারে আসানা আর তু খবর গান ফোন গাইসানা ও খুশ খবরি তোরিং কে শুনো আরি আনর মন তু ইয়া সুবহানাল্লাহ বালাগা আজিবা قال يا بشرى يا قرات ابو جعفر خدار بشارت হালিগা আইন বালটি দিয়া ভেইদে তল্লা এক জায়গার মাঝে হাফল হয়ে হেড একজন হাফস কান দিয়ে লম্বর কান দিয়ে ইয়ান হার লম্বর জারি দিয়ে তার লম্বরা হতুর রাখকে রাখিয়ে রাখির তো হদ একজন তুই আর রাখ ইয়ান যে রাখিতে দিয়ে লম্বর মাথা ইয়া হাদিয়া ভাই রহ দিয়ে না আর হাদিয়া কেল্লা হান আয় হয়ে দে দেল্লা তো তোর রাখিতে দিয়ে দে না এ না আয় হইয়া আর হাদিয়া তো ইয়ান তো একজনের সাইয়ের দিয়ে না না আয় ভাই দাদা আয় ভাই তোরে আয় এখবানি هذا قال يا بشرى يا بشارت هنيك نو بلدي عايز عليه ده الله هذا غلام اخواني انا تو اركنش نبوزو আর বশারত হলে না আর বশারত ওই ধারে নে এদুন কাফিলা বলা বলে নিজাম মারিতে কে আজিব মানুষ আল্লাহ ওইতে ভাই তারে না হবে গুনে খালাস হজ্জা না করে আর হইলে হজ্জা করি তোরা আর দেহড়াই দে খান মুনসিফিন খোঁজিয়ানো করে يا قال يا بشرى يا عر هذا غلام وأسروه بضاعة مال بنا فلي يوسف عليه السلام ريا سبحان الله عزة ولا منوش نبير فوا كريم هند الله قوى منشوري غلام بنا فلي يدين نيروش قدر دي فلي يدين خند الله زلة الحالة مزيد لكن شو يرجيك يا الله الله الحكم دهت الله الله رتقدير دهت الله او باي বলি হদি বা তম বছর বলি না তাকে রাতেও জিন্দিগি মধ্যে চব্বিশ ঘন্টা রাত না তাকে থলে আজ্ঞা তোমার রাতে এদের দিন এদের হাল্লা রাত চাইও তুই বল এ বলি আর বেগুনের জুলুম করতে নসাইও বলি না দিন যাইব ওদাওয়ামুল হালি মিনাল মুহাল হাযা গুলাম ওয়া আসরুহু বিদা والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة غلام زدت نيكي حيين تو مانگا گوري بستنا حمسة هم اين بره نيروش دام دي كم بسال بسال ده بسال عرا حد دي ما عرا غلام دائيه گو ده عرا ابزدور عيه دون دي لفلو دراهم معدودة دوش نوفاسا دوشار دنیسی هند الله دون فوشا دی هند نیرج فوشا دیاره مانج بسنه سال دن و بسیبه هدون دیاره هد اللہ نا اجزن اللہ فجیه نل گونا قافلہ والا بگنو تو تیان دیار لو ہوتیو وشروه بثمن بخس دراهم معدودة شروه معنی باعوه تلا اشتراه ماني وقال الذي اشتراه اشتراه ماني لكنين شروه ماني بس وشروه اي وباعوه بثمن بخس اباني روش دام دياري دراهم معدودة خوكن فشا دياري خودونا خودة تين سار المهم دوشن نسي وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين هي ترى اصلا نلاغير حقن مشاهدين هذا بشيء ترى الله او دي فار 10 10 ورنه ولا একজন এক পুশার ধর ভাই বেশি গুড়া ভাই বেশি বলে এটা পুশার এর একটি আদি আরে বেশি وقال الذي اشتراه من مصر لامرأته يا مصيبه دكان فورا دين نو زيدران كي قافله ولا ولا فايي كينياره ليه مرحوش خبرين هيه هديو زي مصر زي دارك بسا يا سبحان الله تو كي نوس توريو دراكسانا ايت مصر زي ارك بسا ديلو يلاي دو بسا سبحان الله عزت ولا مانوش نبي رفوا نبي كريم انسان عزت والا قیمت والا دم والا دمی انسان ایبا دوبه سو در گدین خوند الله مصیبت گذری زس خوند الله الله رو راضی دکین ای مصیبت رو بعدیو الله رو راضی وقال الذي اشتراه اجزن كن مصير مزي ایبا خنو مصير العزيز عزيز مالي وزير الماليه عزير مالي وزير ورا مصير وزير وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه فوكن يرك رمز زي بور خود دخن دلله افو وركنا شندر غري سايداش عسى أن ينفعنا اوتفار افو اي بي فورا مصري ولا ولور بقلو نور فايدا غريبو عسى أن ينفعني عسى أن ينفعنا في فرق عسى أن ينفعني ماني أعرف هذا قريب عسى أن ينفعنا ماني أعرف بقرن هذا قريب سبحان الله ما نشبا سوك ولا ذكر سوك ولا ماني ما نش دخل سيني هلا خدوم ما نش دخل دخل سيني أرخدوم ما نش جاسي خوي بعد الدن وسيني راتيا كسب وزي بعد فينا وصل الدين فلا نحن نا دسنا نحن نا ফলানা দশনা জানলাগ গই ওল গরিব খদম মানসে ভাইয়ে দে খড়ে ভাইয়ে হনি দারি জন্নতম মতে গলিলে বলে ফলানা দশনাই তারা বিয়া করিব দিন দেখাইব জন্নতিয়ান আল্লাহরই আন্ন তোমারই আন্ন তাহলে তুমি আর কেন জন্নতমা গলিলে হিতারা বিয়া করিব দিন দেখিবা দে বিল্লা হামফুরাই গিয়ে জানেন জন্নতমা হন হামনাই তারা বিয়া করা যায় হরের দিন তাহলে আন আর কেন জন্ন তোমারই আন আল্লাহর জন্নতম মাঝে গলিলে হিতারার বিয়া করাই বলে হেন দিল্লা হন হাদিস নাই হেন দিল্লা হন কোরআন আয়ত নাই আর ফায়দা গড়ি যাইব ফুর মিস্ত্রিওয়ালা বলবে গুনার ফায়দা ও নাদা যদি আর দেশের ফায়দা নদে হলে আগে ফয়লা ফিকির আগে কেন করে লাফত নাকি আর ফায়দা কেন করে বাদে কমরি নইলে হইব নইলে নইব আনা মালি সালাহ যেন গো মানছে মাল আসাব শদীদ দেরা জাতিয়া লে রে গো তাবিজ দি সমন অদ্দেতে লগ মানে পরে তাবিজ ভাই হন জায়গা বানি দিয়া পরিবেন হইবি আদ অদ্দেতে লাইতি তাবিজ বানি দি তো এক মসজিদ মধ্যে তাবিজর বন্নাই যে দিন হি ঘরের তাবিজ দিন হন হামনগর দিনর যে দিন হি বয়ানর ছেলে মায়ে হয়ে তাবিস দেখাই হত মুগ কিনাম দেড় হাজার দিয়ে রে ইবাদ কি লিখে দে সোনা তাবিস কুল্লার লিখে দেন হামালতি মা হামালতি আশা কি মা হামালতি সম হলে ওগো নহলে নগো নহলে আরো বালা বেশি হ্যান হয় দেড় হাজার দিয়ে লেখে হামালতি মা হামালতি আশা কি মা হামালতি তাহলে আর মধ্যে হাব গেন দিলে আসে তাহলে আগে লাফালে এ ফারারিন হামালতি মা হামালতি আশা কি মা হামালতি যেন একজনে এখা মানে এলাইন হত তোমার এখা মানে মেহনা কি দিয়ে হামেল ওদের হামিল দিলে তোরা কি দিয়ে কবিলে বলা ঘরব দিয়ে তোরণ দিলে বলা আর হার দিব তুই নাম্বার ওদের মাথায় না জানো হামিল হস তুই কেন করে হামিল হবি দেখ আমার দিয়ে দেখি খেতাম বলুছে তোরা হামিল দিয়ে দে হামিল দিয়ে দে তুই তার হামিল দিয়ে কর তুই তার বলা কেন দিলে বলা হারে দিবার কান আল্লাহ হাফি আউনি ইতিহান ভরি না জানেন কি হইতাম ফয়ানি আগে আর আর কমি ফাইজা কমি ফায়দা নলে আর গড়ার ফায়দা আকরিমি মাসওয়া আসাইফানা ওই তো সারে আর ফায়দা করিব কমি ফায়দা আও নাতাখিযাহু ওয়ালাদা বেগুনার ফায়দা নদলে আর ফায়দা ওই সারে কি আল্লাহ আর তো ফোন নাই ফোন সুয়ন ন তলে ফয়বার আর ফোয়াবা নাই وكذلك مكننا ليوسف في الارض الله يهد عين بولا تمكن ديدي يوسف ور زبن ور اخواني আইলে তুলে ফুল শুরু মধ্যে হাম হাম গরি বসত হনকান শরীকা দার হামল দর আগে আর মুদির কান ওর হজ দি শরীকা মধ্যে আগে আর হামিল লইন লা আর মুদির লো হইতো শুরু লতি কি আল্লাহ মুদির তো যাইরা আর জায়গায় দেয়া হইতো শুরু মা মুদির বনি হারিবি তোলে হন আমিল এদের হন হামল লই দলে এবার তুই ফয়লা কদম দিয়ে দেশে রিগাই আনত তোলে মেহনত করে আস্তে আস্তে মুমিকে যাবি দি কি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামে মিসির মাঝে আল্লাহ চমকিন দিয়ে হদে যে বর্তমানে গাছে গোলাম দেখ কি আসলাম কিনিয়ে এনে দেখে দিন وكذلك مكننا ليوسف في الارض ولنعلمه من تاويل الاحاديث خم زغا خم مرتبا وما هذا الله هو التمكين একজনে সুলর দোয়ান দিয়ে সুল হাড়তে দোয়ান দিয়ে নয়ে নিয়ে হামসি গদ্দের ফারাম মাঝে এক দুলা আসছে ফারাম মাঝে উগ্র মানুষ বাদ তো আসছে হিতারা ফারাত তো বহু যেতে একটু হদ্দে আই তোমার ওই আমার জিরান আর হর ঘর হেডে যাই বললা আয় স্যার আর সুল্লি সুন্দর করে হাড়ি দি সল্লিন হাড়ি দিন হদ মুসগিন হাড়ি দিন খেলা আয় ফইলাম তো ও মারা এই দারিস হদ আই যাইম দি তার গরম মা দেন সিজাইতে আরো সুন্দর লাগে ফান মুসলিন হাড়ি দি উইতে হদ দেন সোল হাড়ি নে হদ আয় মুস হাড়ি না জানি হতে মাস চুল হাড় দেন হাড়বি দেরি কে হেসলে নাককে হাড়ি নইয়া যাব দে বড় গর আউল মারা যাব দে নাক হাড়ি দিলে হাড়ি দিও দে আনা মু গলতান আর হন গলত নাই তুই হাট্য হয়ে দে হাট্য হয়ে দে মুসনা মুজনা হাট্য হয়ে দে নাক তো হাট্য ন হ কমারাই বই তো ঘেঁচি আনি তার ফেঁসে গলাই তু যাওয়া দে দিলা ঘেঁচু ন হ দে বেসর না দে নাক সিবে গিয়ে আরো হত দে মানুষের হাল্লা কি ভাই বুঝার দে ইয়ান আর গলন নাকি এটা আর কি হাড়ি দিতে হইব ইউসুফ আলী ইসলাম মিশ্রমে ফৌলা করলে দে আজ গুলাম লাকিন আল্লাহ দে ولنعلمه من تأويل الأحاديث عاشق يمده الله يحد عاشق يمده والله غالب على أمره الله تبارك وتعالى زيان سايان غره ده زيان سايان غره فره خنك الله رفوه النو ولكن أكثر الناس لا يعلمون من شئ نظنه لكن الله تبارك وتعالى القوة بشي ولما بلغ أشده أدر بصره يكوري بصره يخشوه يجواني تارغورت بارو بصر لدي إلين كوري بصر من جوانو هن تلوح بصره ين أشتر بصره يتارغورم مدي إلين جواني ين خشوه ين وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ زَتَّنِكِنْ خُسْكَوَيَنْ جَوَانُيَنْ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا أي حكمة دي علم دي وَكَذَلِكَ نَجَزِ الْمُحْسِنِينَ جواني مختمد يوسف عليه السلام عبادت والا حمد الله شيل إحسان مرتبط فونسي گوي تلو قمانوش فولا مسلمان বাদে মুমিন বাদে মুহসিন বেশি বড় মর্তবা ইবাদত মজিবা আছে হিবাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ আল্লাহর দেখো মঙ্গর আল্লাহর ইবাদত করন ফা ইন লাম তাকুন তারাহ আল্লাহর নদিকো দলেন ইয়ানি ইয়াকিন করদে ফা ইন্নাল্লাহ ইয়ারাক আল্লাহ তোমার দেখে দিয়ান ইউসুফ আলাইহিস সালাম জওয়ানি ওয়াক্ত মাদে ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন এহসানি ওয়ালা বান্দা عبادت مزه بلغ مرحله الاحسان زين عبادت ولدت الله الله دين شي گيه علم شي گيه هذا الله بيانل علم حاصل گري بر راستہ ديان اكن ديگي شي كيلون فنا وران سي گري اركن الله ر عبادت گرن اخواني خون الدين الله يا عالم توي بني نفري با منشر आवाज دو تاثير گره دهند الله عالم بني نفري با منشر فائده گره دهند الله عالم بني نفري با زدي توي عبادت دور دهولي تو যদি এবাদত মদন আজ হলে আর একজনের এবাদত মদানি না হারিবা হেত আল্লাহ হদাল্লাইন ওয়ালাম্মা বালাগা আশুদ্দা আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ইনদিল্লাহ মর্তাবাত মুসলিগা দে ইহসানি মর্তাবাত মুসলিগা ইউসুফ আলাইহিস সালাম وراودته التي هو في بيتها عن نفسه تولى جوان زيتني كوي زارو غرم ما زاسه هدار غرم ما يفوي يوسف عليه السلام ورسالي فجلا وراودته التي هو في بيتها عن نفسه زارو غرم ما زاسه هدار غرم ما يفوي فسالي فجدولين ও ভাই আইনল ইহন হদুন মানসে বুরারিকা হরাফরিকা সুখ দে দে হন অক্টম মাঝে যদি আর ফারাম মাঝে ন অন্য ফারাম মাঝে দৌলে আর নসিনে দেওয়া যে নাকি হদুন মানুষ বার দেশের মধ্যে সফর হলে আল্লাহ নাই ফাম বুঝে বার দেশ কে হইতাম এন তো মক্কা তো যদি বার মক্কা গিয়ে দেলে বানা নামও হিন্দি বার মক্কা আনে মক্কার বারে বার মক্কা গিয়ে দেলে যে তো যত সম্মাকল আনে যে গানা বল দে যে দৌড়লে হামল করে হেড কান নামা আল্লাহ নাই ভান কান নামা দিন নাই ভান কান নামা হেদায়ত নাই ভান কান নামা মানুষ ইসলাম তো নেইলে আর একদিন ফেরাই গিয়ে গো ফান তাহলে হেত আল্লাহ আরেক ফারাজ দিলে আরে নসিনে দেব হেন হয়ে হদুম মানুষ হরাফি করতেছ আর হদুম মানুষ নিজের গরম মধ্যে ন নিজের গরম মধ্যে বুড়ে গড়িলে হরাফি করিলে আর বাহু বাজাইব আর বউ দাইব তাহলে আর ভাই এনতে বিচার করিব তাহলে বন্যাইব ও তার ঘরে দলে অন্য মানুষের ঘরে দলে আউ ফোন দুঃখের ঘুরি হইলে অন্য রাস্তা ধরলে যে মন হয় গরিব তাহলে আর গরম মাছ হইলে ন বার মিক্ষে হইলে যে মন হয় সদু মানুষের দিলে আল্লাহ মাফ করক তাহলে হন সওয়ান ফুল হসায় থাক তো থার গরত ন আর গরত ইয়ান আসবাব হকে মুতওয়াফির লাকিন আল্লাহর ডর হদিয়াম বেগুনের আগে আল্লাহ ডর যেতে নাকি আছে বুড়া রিক্ষা জানো যা কি আল্লাহ আল্লাহ বাসালে দে আল্লাহর বন্দারে আল্লাহর ডর আছে দেহ আল্লাহ ওরাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওগাল্লাকাত আল আবওয়াব আবওয়াব দরজা একখান বাদ একখান বাদ একখান হকখান দরজা একখান জায়গা দিয়ে দেন যেন দরা আর রেহন গরত গল্লি ফৈলাশ্বর মা বদ দরজা আছে যেন বাবা সুগ্গা বাবার বেত আছে বাদে বাবা সুগ্গা আছে বাদে ডালিশর দরজা আছে বস্তা বাদে সালা বাদে আরেক দরজা আছে রেন গুরফার দরজা আছে নেকান একান দরজা কোন জান হন হেতাল্লা وغلقت الابواب درزاي كان كان بونغوري اشي غلق ماني اغلق ماني بونغوجي غلق ماني এক বংগরা দিবা বংগরি ফেলাই দিবা তাহলে আর এক বংগরা সাবির টালা মারি দি দিবা আর এক বংগরা কিল মারি দি দিবা গল্লক হক বন এক বন ন হক বন বানা দরজান যে বঙ্গ যেতে ন সাবিলে বঙ্গ যেতে ন হেড কিল ও দেবার কিল হক গো আছে وغلقتل ابواب غلق মানে হক গো কিল দাই দই সালে কিল গো কুলতে কুলতে আয় আয় ফসিম বাদানে ফেরি وغلقتل ابواب মানে ফন্দর হল বেশি বড় হল وقالت هيت لك وقالت هيت لك اي تهيأت لك وقالت هيت لك اي والله حزبي دي زمان ياسد ما يفوا هي بيا ارضن لك حجز আর গরম মধ্যে সার ফল লাগে ফেসবুক দেন নাই ডর হতো হতে ডর লাগে ডর লাগে মানি হতো মায়ে ফাইনল আর ইবা নহালি অন্য মানুষের কিন্তু হয়তো হাসি না ভিড়া না হাসান গরম মাঝে সালাহ তুমি বই থাকে ও দেন প্রতিদিন জেন্দা দিকে রেন দিল্লা ইস্তেরাহাত মেলা হয়ে গসরত মেলা হয়ে হেন হলেন যে হরগিন সিনের যে রঙ্গিন লাগার থলে সুন্দর গরর কি হারিম ফল না মাই এখন বেশি কম তোমার তোমারা খারাপ দে মাই এখন তাই তলাল মহিম খদুম এডিয়ার ন আর রাস্তার মাই হঞ্জর হতারিম তলে হাজি আর জাত দে হাল্লা সুন্দরীন দাহাত দাহারে বার গো মহেশ্বরে ক্ষমা ফালাত এ মাইয়া হইবে জেং গজি হনা মাইয়া হইবে ইউসুফ আলী ইসলাম আল্লাহ হাজি লেবাস ও হাস হাজাইও হাস তৈয়ারিও হাস খেল হিতার গরম ইউসুফ আলী ইসলাম দেখি এন্দিল্লা হাজ ইবা আগে ন দেখে থলে হাজ গুরি হাজ ইয়ারে হারে দাহার আলগা গুয়ারে দাহার জেন নাকি মাল আসাফ শরীর বেশি আফসুজর হতা আর আরে বউ গু হাজালে যেদিন বউরে হাজাইব খাস গুরি মুমাইয়াজ হয়ে হাজাইব তো আরো সাবানে হাজাইব ইবা আর গমাইয়া ভদ্দুল লই যাবি থলে কেন করেন ফটো হদন হাজে মারি থে বাই ইন্দর নদহা উতারে নদহা উতারে নদহা কি আল্লাহ ফটো মাজিয়ে দেয় আল্লাহ সুন্দর করে হাজাই দেয় আল্লাহ জায়ের ফটো দোয়ান আমার মলজ্ঞ বরে দিব সুন্দর করে বড় মলজ্ঞ আছি তার দেখা গিন কি আল্লাহ ফটো সাফ করে দিবলেন তাই না জানি হিতে মলে ডর গা নাকি হিতে দারমিস ডর গো সে দেন ডর গা হিতে সাহেব হারের দেন ফটো ইন হিতে হদুন নুসখা রাখি নদীব দিন তোমার কি বিশ্বাস হিতে এন্দিল্লা ফটো ইন ফাইলে ইতে আলোক করে আল্লাহ হতো রাখি নদীব ইদেন আউ্বাল মুশকিলা বেশ গুরে হাজন সানি মুশকিলা হাজ যদি হাজ যদি ফটো গেলাম আরো দে সালে মুশকিলা ফ ফটো মারি দিন উদারকে দেখাই দিল জ্বর সবাই বেল্লা বাজ হদুন হদ আলহামদুলিল্লাহ আর এখন বেড়াইন্দ্র নদী ভেড়া খেলা মুসাউরা মাইয়া বইন হদুন আনি দি মুসাউরা মাইয়া বইন দেন কি দুনিয়ার মশা খেলিম বেগুন ঘর ফিতনা বেগুন মাইয়া বইন নজরে হদিরি হত ইস্তিরাহাত মাঝে হত মেলা মাঝে হত মাইয়া বইন দে জওয়াল হড় হড় লুকাই রে লজা দরি না ভারে গান বাদে সাল ভুতর লজাই জওয়ালি বা মত নেলা নেলাই রে ইবা ফটো মারে দেখো উবা ফটো মারে ই নেলি রাস্তা বুড়া হিজার তো বাকশিয়াল হতো ফোঁয়া জল আছে ফোঁসাজের হি নজরি হতো ফিতা নল যার গই থলি হম মাইয়ে ফই বেইন এন্দিল্লা গুরে হাজ দে ইবা বারিক হাজা বারিক সাফ হওয়া আখিরি সাফ হওয়া ইউসুফ আলাই ইসলাম আর মাতা ইয়ে থার গরম মধ্যে ফুয়াদ দিল্লা দে কিল থার গরম মধ্যে গৌরব দিল্লা দে কিল থার গরম মধ্যে হাজিম দিল্লা দে কিল লেখি মর্তবাই যাবে থার গরম বাদশ দিল্লা দে কিল কেলা ফুয়া হইবে বাদশা আর গরম মধ্যে আই নিজের ফেডার নদী আজ তুই যদি ফুয়াইনে গিয়ে গই ফুয়াইন হস্য গিয়ে গই তাহলে আয় হসুয়ার ফিনি দিয়ে ইদম মাদ হন দিল্লা ফুরা নব্য বাদ দিলা যে বৃষ্টি বৃষ্টি লালে উড়ে বসত দেবে ফিনার তাকি আইন তাহলে আর ফুয়ারে মাসে মাসে লজির আজ যে এন্দরে মুনাসবা মুনাসবা লদির কি আল্লাহ তারা বাসতে গিয়ে গই আজ দুগুরি তারা রাজির ইতা ইউসুফ আলাইহিস সালাম জামান ওয়াকিয়ান মহেন্দ্রা দেখিল তারা গরো তো কিনি ন জালিও লেকিন ওয়াকিয়ান তারা গরো ফুয়াদুল্লাহ দেখিল তারা মনে বাসাত দিল্লাহ দেখিল ওয়াকালাত হাইতু লাক তাহাইয়াতু লাক এন গুর হাজিরত ওয়াল্লাহ ক্বালা মাযাল্লাহ ইয়ানো বাইনন অনারা রায় হাদিয়া দিদি হনোগ্য মানুষ চার পাঁচজনে বেড়া দিজি হন হরাফি বারে গড়াই তো স্যার আউই বাল্ল হরাফি করতো স্যার তোমার আইন হাতিয়ার দি বাজ ফোন ধরেন গোড়া গোড়া ফোন ধরে হন দুশ্মন কলেন হড়ে লজাই রেন হতলিল্লা মশালাও লজা গই থলে হনোগ্য মানুষের ইয়া হরাফি করতো স্যার আউ হরাফি গড়াই তো স্যার তোমার আয় হাদিয়াও দিদেন এ হাতিয়ার গজি দে যে হাতিয়ার তুই ইস্তেমাল করলেন তোয়াল গুমড়া ফারাই না ফারিউ আউযু বিল্লাহ ফরম শুরু মালি মরিয়ম আলাইহ সালাম যেতে নাকি জিবরিল আলাইহ সালাম আর দেখে ফৌলা দিন যেতে নাকি জিবরিল ফরান লেরা আসে ঈসা আলাইহ সালাম ফরান লেরা আসে মরিয়ম আরে দিবাল্লাহ তাহলে মরিয়ম যেতে নাকি দেখে কি হয়ে আউযু বিরহমানি মিনক إن كنت تقيا الله رحمان الله يرفعنا سايعين يوسف عليه السلام رزتنا جان هوي آيت والله غزي يا رشيد قال ماذا الله تبارك وتعالى تفعنا ساي إخواني خنوكي رزدي عارة ردي ازبانات خنوكي ماتاي دولي عاري ككنا عيونا তোমারিয়ান আল্লাহ ইয়ে ডর কেন হাদিয়া দিয়ে দি কি হাদিয়া আরশাদ সাহেব ভাগ আল্লাহ হাদিয়া দিয়ে দি হে হাদিয়া কেন কেন হারাই ফেলর ورجل دعت امراه ذات منصب وجمال ذات منصب وجمال ان صفه وليس شرط দরদ ওয়ারব গমা ইয়ে ভাই মাদে বেখালা গরীব তুই আল্লাহর ডর আইন কই নজ তুই আরশাদ সাহেব না ফাবানি কি না ذات منصب وجمال هذه صفه হনোগ্য মাইয়ে হুয়ারে মরত পাই মাতাইয়ে আর হনোগ্য মরত পার হন মাইয়ে হয়ে মাতাইন ন যায় আল্লাহরে ডরাইন হই মানুষ ইবাল্লা বসারত আল্লাহ এ কিয়ামতের ময়দানের মধ্যে তোমার আরশর সাভা দিব থলে যদি তোমার হনিকে মাতাইয়ে দলে ইয়াম বেশি বড় হাদিয়া হারাইনে ফেলাইও জুয়াবিবা দিও ইন্নি আখাফুল্লাহ আয় আল্লাহরে ডরাই والله فرصة من ذهب لا تفوتها هرانة فلاش كي الله هرشو سابع لايبوا قيامة الميدان المضي الفرصة دي بهرانة فلاش قال ماذا الله الله تبارك وتعالى تفنى ساي بعد الله تفنى ساي بعد كي إنه ربي إنه ربي يعني إشارت আর আল্লাহর মালিক এনলেই যাই ফারে লেকিন গালিব সিয়াক আল আয়ে দেখা যাব দে আল্লাহরই কেন ইশারা ইবা হারি কে তোমার জামাই জীবা নিগে আছে ইন্নাহু আই ইন্না জাওজিক রব্বি আর মালিক আর কিনিয়ে রে ইন্নি দে احسن مثواي আরে কিনিয়ানি বাদিও গোলাম নো বানা আরে ফুয়ারে জিন্দগি ইজ্জত গরি যা রেহেন ইজ্জত গরি যায়েন আরে একরাম গজ্জে থার গরম মাঝে গিরস বানাইয়ে আহি তার খিয়ানত খেং গরি গজ্জুম ইন্নাহু রব্বি জুবানি কে মাইয়া ফাইবাস জামাই আহসান মাসওয়াই আরে বিশি আসানি হল গজ্জে থলে জারত তো খাইয়ে থার খিয়ানত খেং গরি গজ্জুম ইখওয়ানি আজাইব খুদুন কিসসা ফুন আজাদ একজন হদ দেশে তো আর মোক গইনি আরে গানা গইনি তোলে আনিয়ার আরো গরম মজার কি কি আল্লাহ ইতিয়া জন্য ইয়া বার মিকে কেঙ্গুরি তাইব তোলে আয় হামদ গি গই ইতি আর গরম মজা খিয়ানত করা শুরু করে ফেলি থারেন তো দেশে তো আনিলে আয়নি জাগা দিলে আয় দি খানা দিলে আয় দি গদ দিলে আয় দি তোলে রাখিলি আয় রাখি খিয়ানত শুরু হইও আর লই বুঝি লেশ ওয়াফা হদি বহড়ে গিয়ে ইনসানিয়ত হদিয়ান হড়ে গিয়ে জমির হদিয়ান হড়ে গিয়ে খাস হদিয়ান হড়ে গিয়ে ও বাই ইমান হদিন হড়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামে এন ওয়াক্ত মাঝে মায়েফ ওয়াইবার ইশারা দিয়ান দের হেতা লাও বাই এনল দিয়াতা মায়েফ ওন লের খরাফি গরন বিশি ডর মুসিবত আবিয়াতা মায়েফ ওন লের খরাফি গরন তো তার বড় মুসিবত কি আল্লাহ বিয়াতা মায়েফ ওইবার লই খিয়ানত গরিলে বিশি বিচারল আছে দেত আল্লাহ বিশি সকল বরাতো গিয়ে দেত আল্লাহ হিবার জামার হক আছে তুমি খিয়ানত গরি ফেলাই দেড়ে হিবার ফয়েন্দর হক আছে তুমি খিয়ানত গরি ফেলাই দেড়ে হিবার বাইয়েন্দর হক আছে যদি বিয়াতা বিয়াতা হলে বাইয়াই আছে বাপ আছে এগানা গোষ্ঠী আছে ইমবে গুল হুকুক তুমি কেন গরি ফেলাইও খিয়ানত গরি ফেলাইও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডরাইও এদু শিসিন বাফিও জেনে কি মানসর গর লই রে খালা থারো গর লই রে আর মানসে কালাইবো খেয়াল গরিছেন ফরাইনে ফেলাশ ইউসুফ আলাইহিস সালাম এন ওয়াক্ত মাঝে কি জবাব দের إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ ظالمو الكامياب وين فرير تو ظالم هنا زينك خيانة قرشي بشي بارو ظالم ومع كل الأسف الشديد بعض قرار لما زيزا ما يندي أتي أفوشا حماج الدين وينهو তো বর লো গরম মজালে ওজির দাখিলে ওজির খারিজে ওজির আজম বলে যাবে কি গুসা দাহা দিন ফাল মারে কারবার বাতি হারিলে ফেলা বউরে কিরাই বললা হেম বলিও লাসে একটা সুন্দর জাহতা না হলে ইতার হামিদে যাবে বাজ্ঞা শিয়েলে আই ফসে গাই থলে ইতার মিডা হতা দিয়ারে মাইয়ে হইবার নরম করি ফেলা ওলিদালিক ফত্তি গরত ঠান্ডা হতা হইবাল্লাহ আদরের হতা হইবাল্লাহ খাস সদা হইবাল্লাহ বউরে টাইম রাখ বউরে তুই আদর নদাহালেন আদর নগরিলে আদর হদ শিষ্যাম তোমার তো নহালেন বার মিকে তো সাইব গই থলিয়া তুমি শুন ভেরিবা হেদাল্লা সুর নদিয়া রে তুই রাস্তায় আন নৈদ্য বিশি মশা আকিল লই যা দেখি আল্লাহ গড়ে গড়ে আদর হতাই ইন্নাই আদর কিমতি ইন্নাই দে হেদাল্লাহ إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ظالم الكام يا ابو نفرين ظالم هم زينك خيانات قريبة ولقد همت بي ما تتفولو جي هيت الله بينون بوراي خرافيري كنظر ندوه শাহওয়াতরিকা নসায় সাইলে নিশা ধরে শাহওয়াতর নিশা ইবা বদল শরাব খাদিহীন তোমরা বড় নিশা তোমার হনে হয়ে আল্লাহ হদ কোরআন মাঝে কসম হয় রে লাম রোকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন সাকরানি তারা শরাব হয় সাকরান দেনে ন হিতারাত শাহওয়াত লিয়ারে নিশাত ফজ জায়গা দেন দিল্লা নিশো শরাব তোমরা বড় নিশাত ফজ জায়গা ইউসুফ إذا وقف وهم بها لكن لو كمل وهم بها لولا أن رأى برهان ربي يوسف عليه السلام الذي الله برهان الذي كي ده الله دريان دير مدن نوايته يوسف ساتو تولي ساده شيس ساده هند الله شيس ولكن الله دور الله بل سانو زادي الله دريان نتايده هم ها ساده چو تولي ما يفو بيش شند جمع يفو دكيل ما يفو شند جمع يفو دكيل ار دور منشور دور غورت زاغايو تيار সাজাদে মনহদে হিন্দিল্লাশিস ওয়ালাকিন আল্লাহ ডরে মানা গুজিদি আল্লাহ ডরিয়া নতাইতো হামহাউতো হামিয়ান ওহাম বিহা লাউলা আররা বুরহান রাব্বি কাযালিকা লিনসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইহদিন আ ইউসুফ আলাইহিস সালাম তো বুরাই খরাফি জেহেন তো নেলাই ফেলাই বল্লাহ দিল তো নেলাই ফেলাই বল্লাহ আই দিল মা ডর দি দে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন আর বেশি ইখলাস ওয়ালা বান্দা ওলার বুতরে ইউসুফ আলাইহিস সালাম আর বেশি ইখলাস সাদে ইবাদত করতে হেন দিলা বান্দা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আন্দিল্লা বান্দা দে আই বাসিলে ইদে হেন্দিল্লা বান্দা আল্লাহ বাসিলে ইদে বান্দা হি বাইয়ে বুরারি কে যাইব নি ইউসুফ এ জেন নেকি ইখলাস সাদা আরে ইবাদত করে আই ইউসুফ আলাইহিস সালামের বাসি আরে লই আই দূরত্বে আগারাই কিসার মজাদাত আগি হদে ও ভাই দূর মজা কে তুমি জোর গই কিসার মজাদ দে হ শুরু হই দিন কেঙ্গুতে মিয়া দশা বাজি আর তোমার হইনি এন্তুলজি ঘুরি ঘুরে আইবে আল্লাহ জন হদ দিলে দিলে এন্তুলজি ঘুরি ঘুরে আইলেন আর বহুত ফায়দা ফাই দিন মজা হই দিন এন্তুলজি ঘুরি ঘুরে আইর মুমরি আল্লাহ কা গিয়া গরে মুমরি ইনশাআল্লাহ লাই তৌফিক দিলে আই দে দরস মসজিদ আবু বকর সিদ্দিক জান্নিক আলী আর মুস্তাসি ইনশাআল্লাহ লাই তৌফিক দিলে আই দে শুক্রবার ইয়া নম দলয়ুম দলয়লেন আ শনিবার সাহ এ সাহ আল্লাহ নসিত আই দে শনিবার هذا مو في العالية اللي هناك الله يتوفيق دينا إن شاء الله يدشون يبارد الأويم هذا الموضوع يدين مهم جدا أيدي وسبوات ولعلنا من هذا الموضوع نخرج للفتن المعاصرة إخزوانا مذوق قم يفو يتهيأت لكن هو يدولين يونغ مولا انترنت بقون هيت لكن هور خطر الله برامج الله مار خطر الله برامج لايف خطو مباشر برنامج خنوكي هوني كرنا شر مرار বেগুনে ফিডিও দিয়ারা হদ আলাতে মল্লা ইনি না আর হাজি বাজি হ দে কি আল্লাহ তো গুরে ফসা দিব গল্লা রে হানা তো গুরে উরিয়া রাই দেব ইল্লা বরামিজ মুআসিরা হদ ন দিল্লা সদ ফাতাকা মনশর মারি ফেলার মনশর ইজ্জত বাই ফেলার তোলে জন দুজন নয় হন মুস্তামা গুড়া হন দিল্লা উজার গই হত দিল্লা হাফলা ওলো উজার গই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর মাফ করক হত দিল্লা ফিতান কল নয় ইনি আজার গই তলে ইনসান তো নিজরে নিজ তো সমালা করিব আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ইদ্দা হাফতা মাদিন মসজিদ আলী আর মসজিদ মাদা ইদ্দা শনিবার আরা দলয়ম সুবহানাক আল্লাহ বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুক ওয়া নাতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাক আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন